যাদেরকে মহাব্বত করেন তাদেরকে কেবলমাত্র দ্বীনের সমুজ এবং দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, তাকেই কেবলমাত্র দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি আমরা কি মন গড়া করব না আল্লাহর হুকুম মতো করব? আল্লাহর হুকুম আমরা কি করে জানব? এটার জন্য দরকার ছিল একটা আলো। যেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। কিন্তু চোখ থাকলে কি আমরা দেখতে পাই? চোখ সকলের সঙ্গে আছে এবং খুব ভালো আছে, এর পরেও যদি হঠাৎ করে বাতি নিভে যায় তাহলে কি আমরা দেখতে পাই? চোখ দিয়ে দেখতে হলে শর্ত হচ্ছে চোখের সামনে কি থাকতে হবে? আলো থাকতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই বিবেক বুদ্ধির কারণেই মানুষ শ্রেষ্ঠ জাতি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি করে সৃষ্টি করেছি। মানুষ সম্মানিত কোন দিক থেকে? যদি বলেন মানুষ খুব দৌড়াইতে পারে এজন্য সম্মানিত, তো মানুষের চেয়ে চিতাবাঘ অনেক বেশি দৌড়াইতে পারে। দৌড়ের প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ হলে মানুষের চেয়ে বরং চিতাবাঘ শ্রেষ্ঠ হতো। যদি বলো উড়ালের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে পাখিরা উড়তে জানে, মানুষ উড়তে জানে না, পাখিদের শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা। তুমি যদি বলো সাঁতারের প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ, তাহলে মানুষের চেয়ে সাঁতার কাটতে পারে মাছে অনেক বেশি। যদি বলো হিংস্রতার দিক থেকে, তাহলে মানুষের চেয়ে সাপ বড় হিংস্র, বেশি দংশন করলে মারা যায়, মানুষে কামড়াইলে কি মানুষ মরে নাকি? তাহলে শ্রেষ্ঠ হল কি করে? আমি তো বলি যে মানুষ ছাগলের চেয়েও দুর্বল। একটা গরুর যখন বাছুর হয় দেখবেন যে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে সে ল্যাজ খাড়া করে দৌড় দেয়, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চাও ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে দৌড় দেয়, দৌড়দৌড়ি করে, ঠিক কিনা? মানুষের বাচ্চা কয় মাসে দৌড়ায়? তাহলে বোঝা গেল মানুষের শক্তি বেশি না ছাগলের বাচ্চা শক্তি বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠ কোন দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে একটা বিবেক বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান মানব জাতিকে দান করেছেন, মানুষকে দান করেছেন। এই যে মানুষ, কথা বললে তো মুশকিল, পিছনে কথা বললে মুশকিল, আপনাদের যাদের যাওয়া দরকার চলে যাবেন, কারণ আমি আসলে এই টাইমে বয়ান করি না। ওনাকে বারবার বলছি টাইম দেওয়ার সময় যে আমি কিন্তু 8:30 বয়ান করবো, ঠিক আছে না? এই ওয়াদা বারবার নিয়ে তারও প্রোগ্রাম, আমি আসলে এরকম প্রোগ্রাম থাকি না, গাড়ি নিয়ে চলে যাই। তো যেহেতু মুরব্বী মানুষ, তাছাড়া মসজিদের কিছু চাঁদা উঠান হচ্ছিল, এই জন্য আর এটা ই করি না, মসজিদের খাতিরে মুরব্বীদের সম্মানার্থে। এবং এইটাই আমার ব্যতিক্রম, অন্য জায়গায় আমি থাকি না। টাইম দিয়ে দেয় যে 8টা থেকে 8:30 বয়ন করবো, 2 ঘন্টা বয়ন করে চলে যাবো। এখন এই যে কথা হচ্ছে, একদল উঠে গেল ফাঁকা ময়দান, এই ফাঁকা ময়দানে বয়ন করা যায় না। আর আমি আসলে ওই রকম অজ করি না, সুরসার দিয়ে গল্প কাহিনী এগুলো না, কিছু জরুরি কথা আছে যেগুলো খুবই দরকার এখন। এই জন্য যারা বসবেন ঠিক মতো বসবেন, যারা যাবেন উঠে যেতে পারেন, কোনো আপত্তি নেই, রাগও না আসলে, কারণ জোর করে কাউকে মাহফিল শোনান যায় না। বলছিলাম যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন। এবারে দেখুন জ্ঞানের মাধ্যমে কি করলো মানুষ, জ্ঞানের মাধ্যমে মানুষ রেলগাড়ি তৈরি করল। এবারে দৌড়ের প্রতিযোগিতায় চিতাবাঘকে পিছনে ফেলে মানুষ আগে চলে গেল। চিতাবাঘ দৌড়ায় ঘন্টায় 100 কিলোমিটার, আর মানুষ এখন রেলগাড়িতে চড়ে 350 কিলোমিটার দূর হতে পারে। মানুষ সাঁতার জানে, মাছের সঙ্গে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, জ্ঞানের মাধ্যমে মানুষ সাবমেরিন তৈরি করল। এবারে সাঁতারের প্রতিযোগিতায় মানুষ মাছকে পিছনে ফেলে আগে চলে গেল। ঠিক তেমনি ভাবে মানুষ উড়াল জানত না, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন, জ্ঞানের মাধ্যমে মানুষ প্লেন তৈরি করল, রকেট তৈরি করল। এবারে পাখির সঙ্গে প্রতিযোগিতা করে উড়াল দিয়ে আগে চলে গেল। পার্থক্য কোন জায়গায়? এই জ্ঞানটা দান করেছেন মানুষকে আল্লাহ তারা, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানগুলোকে বুঝে চলার জন্য। এই জ্ঞানের জন্য একটা আলো দরকার, চোখের জন্য তোমার একটা আলোর দরকার, জ্ঞান চোখের জন্য কি দরকার? একটা আলো দরকার। তোমার চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখ যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চোখের সামনেও একটা বিশেষ আলো প্রয়োজন, ওই আলো যদি না থাকে তাহলে তুমি জ্ঞান চোখ দিয়েও আল্লাহকে চিনতে পারবে না। জ্ঞান চোখের সামনে যে আলোটার প্রয়োজন ছিল সেই আলো হচ্ছে কোরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। এই জ্ঞান আলো যাদের আছে তারাই কেবল আল্লাহকে চিনতে পারে, নতুবা নিজেদেরকে মানুষ, নিজেদেরকে বানরের সন্তান দাবি করে। ডারউইনের মতবাদ সম্পর্কে আপনারা জানেন, একজন বিজ্ঞানী ছিল, জ্ঞানের তার কমই ছিল না, জ্ঞান ছিল বলেই তাকে বিজ্ঞানী বলা হত, এবং পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তার মতবাদ পড়ানো হয়। তিনি বললেন যে মানুষ বানরের থেকে সৃষ্টি, বানর জঙ্গলের গাছের সঙ্গে ঘসতে ঘসতে ল্যাজটা পড়ে গেল, এরপরে আস্তে আস্তে সোজাভাবে হাঁটা শুরু করলো, মানুষ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, জঙ্গলে বানর এখনো আছে কিনা, ল্যাজ এখনো ঘষে কিনা? তো আগে যদি ল্যাজ ঘষে পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে, এখন পড়ে না কেন? জঙ্গলে কোনোটা অর্ধেক মানুষ, পোয়া মানুষ, সিকি মানুষ হওয়া দরকার ছিল কিনা? কিন্তু এখন তো কোনো বানর মানুষ হয় না। বোঝা গেল আসলে বানরের থেকে মানুষ না, মানুষ কেমনে সৃষ্টি হয়েছে এর বিস্তারিত আলোচনা কোরআনে আছে, কিন্তু ওই লোকটা এই কথা বললো কি জন্য? ওর জ্ঞান ছিল ঠিক, জ্ঞান চোখের সামনে কোরআনের আলো পড়ে নাই, আলো জ্বলে নাই, যে কারণে অন্ধকার ছিল। এবারে দেখলো মানুষের মতো বানরকে দেখা যায়, মনে করলো মানুষ হচ্ছে বানর, মানুষের বাপদাদা বানর। পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এই জন্য এখন যদি কেউ বলে যে পাবদা মাছগুলো বোয়াল মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে? শোল মাছ, টাকি মাছ দেখতে একরকম কিনা? কেউ যদি মনে করে টাকি মাছগুলো শোল মাছ, গজাল মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে? ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে সৃষ্টি করেছেন, বানর বানর করে সৃষ্টি করেছেন। অপরদিকে যাদের জ্ঞান চোখের সামনে কোরআনের বাতি জ্বলেছে, অমুসলিম হওয়া সত্ত্বেও তারা কোরআনকে স্বীকার করেছে। ডক্টর বরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন, তিনি একজন খ্রিস্টান, কোরআন শরীফকে গবেষণা করতে শুরু করেছিল মূলত ভুল ধরার জন্য, কারণ কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবুল রাইবা ফীহি, এ হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ সংশয় কোন ভুল নেই। মরিস বুকাইলি চিন্তা করল আমি কোরআনের ভুল ধরব, কোরআনের ভুল ধরতে পারলে ইতিহাস খ্যাত আমি হয়ে যাব, এজন্য তিনি কোরআন গবেষণা করতে শুরু করলেন এবং ইংরেজিতে অনুবাদ পড়লেন। অনুবাদক ভুল করে না, বাংলায় যে কোরআন শরীফগুলো আছে তর্জমা প্রায়টাতেই ভুল আছে, উনি কিছু ভুল পেয়ে গেলেন, মনে মনে খুব খুশি যে সারা দুনিয়া এবারে চ্যালেঞ্জ করা যাবে। পরক্ষণে চিন্তা করলেন যে এভাবে যদি আমি কোরআনের ভুল ধরি, বাস্তবে আরবিতে ভুল না থাকে, অনুবাদক ভুল করে থাকে, তাহলে আমি বোকা হয়ে যাব। এজন্য তিনি কোরআনের ভাষা শিখতে শুরু করলেন, আনাকুম বানাকুম জানাকুম না, কোরআনুল করিমের ভাষা আরবি ভাষা শিক্ষা করল এবং খুব সুন্দর করে শিখল। এরপরে তিনি কোরআনুল করিমকে পড়তে আরম্ভ করলেন। তিনি লিখেছেন আমি কোরআন শরীফের গবেষণা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এজন্য আরবি ভাষা শিখলাম, এরপরে বারবার পড়লাম। আমি কোরআনুল করিমকে যতবার পড়াশোনা করেছি কোরআনের ততবার নতুন নতুন বিজ্ঞান নতুন নতুন তথ্য আমি জানতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে গবেষণা শুরু করেছিলাম ভুল ধরার জন্য, কিন্তু কোরআনকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, গোটা কোরআনুল করিম পড়ে কোরআন শরীফের একটা ভুল ধরার তো সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের মোড়ে মোড়ে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজেজা। লিকুল্লি নবিয়িন ফিল আনামি ফাদিলাতুন ওয়াজুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজেজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজেজা ছিল হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, দাউদ আলাইহিস সালামের মুজেজা হল লোহা ধরলে পরে মোমের মতো গলে যেত, লোহার পোশাক তৈরি করতেন, অস্ত্র তৈরি করতেন। ঈসা আলাইহিস সালামের মুজেজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখটা ভালো হয়ে যেত, কিন্তু ওই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেলেন মুজেজাটাও সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন, এখন যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টান যারা ঈসা আলাইহিসসালাম উম্মত দাবি করে সব মিলেও কোন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চক্ষু ভালো করতে পারবে না, আরো ঘষতে ঘষতে অন্ধ হবে। দাউদ আলাইহিসসালাম চলে গেলেন, তার মুজেজাও চলে গেল। মূসা আলাইহিসসালাম চলে গেলেন, তার মুজেজাও চলে গেল। এখন যদি দুনিয়ার ইহুদিরা যারা মূসার উম্মত বলে দাবি করে যদি সবাই মিলে এক একটা লাঠি ছাড়ে একটা সাপ বানাতে পারবে? আমাদের নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিমিন যখন দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি কি তার মুজেজা নিয়ে গেছেন না রেখে গেছেন? কোরআন রেখে গেছেন। এজন্য কোরআনকে আল্লাহ তাআলা বলছেন নূর, কি বলেছেন? এই নূর কেন আসলো? কোরআন বলছে লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের মাধ্যমে, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন। কোরআন আগমনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্যই কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে মানুষ চলবে, কোরআন দিয়ে মানুষ বলবে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে কোরআনের বিধানকে মেনে চলবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, ঠিক কিনা? আর এই কোরআনকে যারা মানে তাদের নাম হল মুসলিম। তাদের নাম কি? আমাদের দেশে ইসলাম অর্থ জিজ্ঞেস করে বলে শান্তি। এটা এত ব্যাপকভাবে প্রচারিত, ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা ঠিক, তাই বলে ইসলাম মানে কি শান্তি নাকি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين الله رب العالمين إبراهيم عليه الصلاة والسلام কে বললেন أسلم মানে কি? তুমি শান্তিতে ঘুমাও। أسلم মানে তুমি আত্মসমর্পণ করো। তিনি বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন قال أسلمت لرب العالمين আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম, তার হুকুমের সামনে আত্মসমর্পণ করলাম। আর এই রকম আত্মসমর্পণ যে ব্যক্তি করে তার নাম মুসলিম। তার নাম কি? মুসলমান কোন শব্দ নাই, নাম কি? এটা আমাদের দুর্ভাগ্য, আমরা সালাত করে ফেলছি নামাজ। পরীক্ষায় লেখছে যে প্রশ্ন আসছে সালাত নষ্ট হয় কিসে, ছেলেরা লেখলো যে টমেটো আর শসা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়। সালাত মানে কি? নামাজ। এই নামাজের আরবি কি? নামাজ কোন শব্দ না। খোদা, আল্লাহকে আমরা খোদা করে ফেলছি, খোদা কোন শব্দ আছে নাকি? আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, কোরআনে আসছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ আর রহমান, আর রহিম, আল জব্বার, আল সত্তার, আল গফুর, আর রহিম, এগুলো আল্লাহর সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে ডাকতে বলা হয়েছে। আমাদের খোদা আছে? কেউ যদি খোদা নামে 100 বার ডাকে কোনো সওয়াব হবে? যেহেতু খোদা আল্লাহর কোনো নাম না। এমনি ভাবে আমি বলছিলাম যে এই মুসলমান না, আসলে মুসলিম শব্দটা কি? মুসলিম কাকে বলে? মুসলিম যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে তার নাম কি? মানুষ ছাড়া অন্য সব কিছু মুসলিম, অন্য সব কিছু মুসলিম। সেই জন্য সবাই শান্তিতে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনে আসছে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবাই মুসলিম। সবাই কি? মুসলিম মানে কি? আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণকারী। চন্দ্র সূর্য মুসলিম, কারণ চন্দ্রের প্রতি আল্লাহর যে হুকুম, চন্দ্র পালন করে চলে কিনা? সূরা ইয়াসিনে আছে والشمسُ تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্য চলতে থাকে। এরপরে বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, আমি চন্দ্রের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র সেই পথে চলতে থাকে। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, চলতে চলতে এক পর্যায়ে একেবারে শুকনো পুরাতন খেজুরের ডালের মতো হয়ে যায়, ঠিক কিনা? আজকের কেউ চাঁদ দেখেছেন? আজকের চাঁদের অবস্থা কি? একেবারে চিকন। আল্লাহ তাআলা বলছেন এই সবগুলো মুসলিম। সবগুলো কি? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম পালন করে চলে। আর আল্লাহর হুকুম পালন করে যে তাকে বলা হয় কি? এই জন্য চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, গ্রহ মুসলিম। যেই কারণে মহাকাশে কোন ট্রাফিক পুলিশ নাই, সিগন্যাল বাতি নাই, রোডওয়ে রোডের মধ্যে কোন দাগ দেওয়া নাই, তারপরেও কোন দুর্ঘটনা ঘটে ওখানে? অ্যাক্সিডেন্ট হয়? ওইখানে কোন অ্যাক্সিডেন্ট হয় না। সমুদ্রে যারা আছে তারাও আল্লাহর হুকুম মানে, এই জন্য সমুদ্রেও কোনো মারামারি নাই, কোনো ইপটিজিং নাই। ইলিশ মাছের মেয়ে আর তিমি মাছের ছেলেরা গিয়ে ইপটিজিং করে না? করে নাকি? মানুষেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে বা জমিনে যেখানে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে। কার হুকুম মেনে চলে? আল্লাহ। এজন্য তাদের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বিশৃঙ্খলা নাই। সমুদ্রে যারা আছে সব হুকুম মানে কার? আল্লাহ। তারা সব মুসলিম। স্থলে যারা সব হুকুম মানে কার? আল্লাহ। তবে মানুষের ক্ষেত্রে ভিন্ন। এইগুলোকে বলে তাকভিনি। কি বলে এগুলোকে? তাকভিনি। আল্লাহর আইন দুই রকম। কয় রকম? আল্লাহর আইন হচ্ছে দুই রকম, একটা হল তাকভিনি যেটা সকলে মানতে বাধ্য, যেমন বললাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পক্ষী গাছগাছালি সব কিছু হুকুম মানে কার? আল্লাহ। পশুরাও গান গায় আল্লাহর হুক তাসবি করে, আমরা শুনি কুহু কুহু, ওরা বলে আল্লাহ আল্লাহ। কোরআন বলছে সুন্দর করে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবি পড়ে, তোমরা শোনো কুহু কুহু ও বলে আল্লাহু আল্লাহু, তোমরা বলো কুকুরাতুর ও বলে সুব্বুহুন কুদ্দুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে সেজদা বনত রয়েছে, আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এগুলোকে কোনো ইখতিয়ার দেন নাই, এগুলো আল্লাহর হুকুম মানতে বাধ্য। এই জাতীয় হুকুমকে বলা হয় তাকভিনি। কি বলা হয়? তাকভিনি। এবারে দ্বিতীয় প্রকার, মানুষের মধ্যে তাকভিনিও আছে, মানুষকে আল্লাহ বলছেন হাত ধরার জন্য, কান দিয়ে শোনার জন্য, চোখ দিয়ে দেখার জন্য, জিহ্বা দিয়ে গ্রাহক মবাদা নেওয়ার জন্য, এর ব্যতিক্রম করা যাবে? কেউ যদি বলে চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে দেখবো, চোখ দিয়ে শুনবো, সে পারবে? কারণ এগুলো আল্লাহর হুকুম মানে। কার হুকুম মানে? এই জন্যই তো কেয়ামতে যখন মুখে উল্টা পাল্টা বলা শুরু করবে তখন মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। সূরা ইয়াসিনে আছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকে আমি কিয়ামতের দিবসে মুখটাকে মোহর লাগিয়ে দিব, তালাবদ্ধ করে দিব। وتكلمنا أيديهم হাত কথা বলবে, وتشهد أرجلهم পা সাক্ষী দিবে, বেমা কানু ইয়াকসিবুন জীবনে যা কিছু করেছো হাত সাক্ষী দিবে, আমাকে দিয়ে ঘুষ নিয়েছে, আমাকে দিয়ে টেবিলের তলে থেকে টাকা নিয়েছে, দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম লব্বে গুয়াদ মানচুনি বসি দাম গোশে গুয়াদ চি দাম সমরুল কালাম রেজলে গুয়াদ মাসি দাসোয়ে হারাম। প্রত্যেকটা অঙ্গ হুকুম মানে কার? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এই আমাদের অনুসরণ করার জন্য, সেই জন্য আমরা যা করি হাত পাও সেগুলো করতে বাধ্য। কার হুকুম মেনে চলে? এই জন্য আমাদের হাতও মুসলিম, কান মুসলিম। কান কোনদিন বলে না আমি শুনবো না, মিথ্যা কথা শুনবো না, বলে নাকি? কারণ মিথ্যা হোক সত্য হোক সব শুনতে বলা নিষ্কার। চক্ষু দিয়ে তুমি যা দেখো এখন সব দেখছে, কিন্তু কেয়ামতের দিবসে সে কিন্তু আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ সেই দিন তোমাকে আর আনুগত্য করতে বলা হয় নাই, সবগুলো খুলে দেওয়া হবে। আর বলছিলাম মানুষের মধ্যে এগুলো হচ্ছে তাকভিনি। এবারে আসুন, মানুষকে আর এক প্রকার হুকুম দিয়েছেন যে হুকুমগুলো মানতে বাধ্য করেন নাই, স্বাধীনতা দিয়েছেন, ভালো এবং মন্দ বাতলে দিয়েছেন। কোরআন বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি, এটা ভালো রাস্তা, এটা মন্দ রাস্তা, এটা হেদায়েতের রাস্তা, এটা গোমরাহির রাস্তা। দুইটা রাস্তা, হেদায়েতের রাস্তা, গোমরাহির রাস্তা পরিষ্কার করে দেওয়ার পরে আমি তাকে হেদায়েতের পথে চলতে বাধ্য করি নাই, এখতিয়ার দিয়েছি। কারণ মানুষ সম্মানিত জাতি, শুরুতে বলছিল মনে আছে না, এই সম্মানিত জাতিকে বাধ্য করলে সম্মান থাকে না, সেজন্য এখতিয়ার দেওয়া হয়েছে, নির্বাচন দেওয়া করে নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয়েছে, দেখি তুমি কোনটা আল্লাহর হুকুম মানো কি মানো না, এইখানেই পরীক্ষা। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলো দিলেন কোরআন। এই কোরআনের মধ্যে কিছু বিধান আছে, বিধান, এই বিধানগুলো যদি মানুষ মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ও মুসলমান, তুমি যত বড় ছোট্ট হও, নিরস্ত্র হও, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তুমি দুর্বল না, হীনমন্য হইও না, তুমি থাকবে বিজয়ী, তুমি থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি মুমিন হও। কি হও? মুমিন হও, মুমিন হও। বোঝা গেল এইখানেই গন্ডগোল আছে। আজকে আল্লাহ বলছেন সব জায়গায় বিজয়ী থাকবে। আসলে কি মুসলিমের এখন বিজয়ী? ফিলিস্তিনের দিকে তাকাও, মুসলমানদের প্রথম কিবলা ইহুদি দখল করে আছে, মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? মুসলমান শিশুদের পর্যন্ত ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে। ও মুসলমান কাশ্মীরের দিকে তাকাও, ফিলিস্তিনের দিকে তাকাও, ইরাকের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, ইরাকের বোমা হামলা করার আগে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করল আমেরিকা, এরপরে বাকি মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করল। এরকম আফগানিস্তানে মানুষদেরকে বন্দী করে তারপরে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে। নির্যাতন করতে করতে যখন আল্লাহর নবীর উম্মতেরা যখন ক্লান্ত হয়ে পানির জন্য চিৎকার মেরেছে, ওই ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা তাদের মুখে পেশাব করে দিয়েছে, মুসলমানদের কোরআনুল করিমকে ওরা পায়খানায় ছুড়ে মেরেছে, কোরআনুল করিমের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে, এক এক রাতে 15-20টা হায়না ওদেরকে ধর্ষণ করেছে, শেষ পর্যন্ত ওরা দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে আত্মহত্যা করেছে, পত্রিকায় সবগুলো আপনারা দেখেছেন। এরকম ভাবে কাশ্মীরে দৈনিক মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমার দেশের মা বোনদেরকেও পর্যন্ত ওই এহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা মিলে হত্যা করছে। আপনারা দেখেছেন একটা মেয়েকে গুলি করে কাটা তারের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা বিজয়ী থাকবে। এখন কেন পরাজিত? তাহলে কি আল্লাহ মিথ্যা বলেছেন? না, নাউযু বিল্লাহ, আল্লাহ মিথ্যা বলেন নাই। মুসলমানদের ইতিহাস পড়ো, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কিরাম কে কার আগে নাম বলবেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলেন। এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে হাজির করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে আমার স্বামী আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো শাহাদত বরণ করেছে, আমার এই দুধের সন্তান ছাড়া কেউ নেই, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের থেকে আমার এই সন্তানকে মেহরবানি করে কবুল করুন। আল্লাহর নবী বললেন, ও মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, আমি এই সন্তান কিনে করবটা কি? মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, আমার এই শিশু ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু তরবারি তীর আঘাত খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে উদ্দেশ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জামানে মে মুআজ্জাজ থে আমেলে কুরআন কর আর তুম জলিল ও খার হয়ে তারেকে এই দৃশ্য যখন দেখল, এইখানে ছিল রোমের গোয়েন্দারা যাদের বিরুদ্ধে প্রস্তুতি হচ্ছিল, ওরা রোম সম্রাটকে গিয়ে বলল, জাহাপনা খবরদার, মুসলমান সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখবেন না। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল, না, ওদের সৈন্য সংখ্যা অনেক কম। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? না, অস্ত্র তো অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি ওদের গায়ে কবরা রুটি খায়, শুকনা খেজুর খায়। রোম সম্রাট রাগ করল, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোমের সম্রাট শুনে রেখো, অস্ত্র তোমার সৈনিকদের বেশি, তোমার সৈন্য সংখ্যা বেশি, তোমার সৈন্যদের গায়ে শক্তি বেশি, ঠিক, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যদি সত্যিকার মুসলিম হতে পারো, মুমিন হতে পারো, যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাওয়াত দিলেন তার জাতিকে, দেখলেন যে জাতি মূর্তি তৈরি করে আবার পূজাও করে। তিনি হেদায়েতের সন্ধানে বের হলেন, রাতের বেলায় গবেষণা করতে লাগলেন, চাঁদকে দেখে মন, তারকা দেখে মনে করে এটা রব, তারকা ডুবে গেল এটা রব না, আবার চন্দ্র আবার সূর্য এরকম এক একটা গেল, যখন এক একটা ডুবে যায় শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জিনিস ক্ষয় হয় লয় হয় ডুবে যায়, এইগুলো রব হতে পারে না, আমার রব কে তাহলে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মত ওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, যিনি সমস্ত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য আমার রব নয়, বরং এইগুলো যিনি সৃষ্টি করেছেন, এইগুলো যিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন রব। হানিফান, আমি একমাত্র তার দিকে মতাবজ্জ হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিজে হেদায়েত পেয়ে গেলেন, জাতিকে হেদায়েত দেওয়ার জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন, জাতি তার বিরুদ্ধে লেগে গেল, তিনি এবারে মূর্তি পূজকদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেলার সময় যখন আসলো, ওরা দাওয়াত দিল চলো মেলায় চলো, উনি বললেন আমি একটু অসুস্থ আছি তোমরা যাও, লোকেরা চলে গেল। এবারে মূর্তিখানায় গিয়ে প্রবেশ করলেন, মূর্তিখানায় গিয়ে দেখেন বড় বড় রাজকীয় মূর্তি, সামনে অনেক দামি দামি খাবার, এক মন দেড় মন লাড্ডু, বললেন খা খা, আলা তাকুলুন, খা খা খাও, মূর্তি খায় না। এবারে মারলেন দরবান বিলিয়ামিন, ডান হাতে থাপ্পর মারলেন, এরপরে থাপ্পর মারলে ব্যথা মূর্তি পায় না, নিজে মারছে পায়, নিজে ব্যথা পাইলেন, পাথরের মূর্তি, রাগ উঠল গা। এবারে কুড়াল নিলেন, এক একটা মূর্তিকে এক একটা মারেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, কারো নাক ভাঙলেন। এবারে বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে তিনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে দেখলো সর্বনাশ হয়ে গেছে, কোন ঝড় তুফান হল না, ভূমিকম্প হল না, মারামারি হল না, যুদ্ধ বিগ্রহ হল না, এই মূর্তিগুলোর হাত পা ভাঙল কে? নমরুদকে খবর দিল, রাজার কাছে খবর চলে গেল। নমরুদ আসার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, মুখে কোনো কথা নাই। এরপরে সর্বপ্রথম যে প্রশ্ন করল তা ছিল এই, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের এই দেবদেবীগুলোকে শুনো জোরে দেখে না, সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন করা হল? ও আমার যুবক ভাইয়েরা চিন্তা করে দেখো কেন বলল। নমরুদ বিচক্ষণ ছিল, দুনিয়ার জ্ঞানে জ্ঞানী ছিল, শুধু আল্লাহর কালামের নূর ছিল না। এই নমরুদ বুঝতে পারল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হয় নাই, কোন যুদ্ধ বিগ্রহ হয় নাই, এই যে মূর্তিগুলো ভাঙলো নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, হঠাৎ করে কোনো ঘটনা নয়, এটা সুপরিকল্পিত একটা সমাজ পরিবর্তনের, সমাজ সংস্কারের একটা সূচনা মাত্র। আর এই রকম ভাবে সমাজকে পরিবর্তন করা এবং সমাজের বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। এইটা সে বুঝতে পারল। ও ভাইরা, আমিও বলি তোমরাও সেরকম যুবক হও যে আল্লাহর নবীকে সাহায্য করেছিল, কারা? যুবকরা না? ইবনে কাসির আসছে একটা রেওয়ায়েত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসির তু বিশাব অমনে তু বিশ্বয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। নমরুদ বুঝতে পারল এই মূর্তি ভাঙ্গা এটা কোন শেষ কাজ নয়, একটা সমাজকে পরিবর্তন করার জন্য একটা আন্দোলনের সূচনা মাত্র, পরিকল্পনার শুরু হয়েছে এটা দিয়ে, নিশ্চয়ই এটা কোন যুবকের কাজ। তখন সঙ্গে সঙ্গে লোকেরা বলল হা হা সামিআনা ফাতায়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই দেব দেবীগুলো সুনজরে দেখে না, এগুলোকে সমালোচনা করে, তার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পান নাই, একদিকে সামরিক শক্তি, সরকারি শক্তি, মন্ত্রী এমপি এবং ওদের জনগণ সব একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে ইব্রাহিম একা দাঁড়িয়ে আছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিমকে আল্লাহ তাআলা একটা উম্মা বলেছেন, একটা জাতি বলেছেন। ইব্রাহিমকে একটা জাতি না একটা ব্যক্তি? আল্লাহ জাতি বলবেন কি জন্য? যেহেতু সমস্ত কাফের এক জাতি আর তার বিরুদ্ধে একজন মুমিন দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিনরা যত যুবকেরা বাতিলের পক্ষে একা দাঁড়িয়ে থাকবে তাদের প্রতিনিধি হিসাবে এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। এজন্য ইব্রাহিমকে বলা হয়েছে একটা জাতি। ধরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস দাঁড়িয়ে আছেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, বড়টাকে জিজ্ঞেস করো, তুমি তো জানো কথা বলতে জানে না। এবারে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া কওমি হে আমার কওম, তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে খেতে পারে না, যে উপকার করতে পারে না, এমন কি মাছি যদি তার খাবার কেড়ে নেয় সে রক্ষা করতে পারে না, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। এবারে তাদের মুখে আর কোন উত্তর নেই, ইব্রাহিমকে আগুনে জ্বালাও, আগুন তৈরি করা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার জন্য। জিব্রাইল মিকাইল ইসরাফিল এক একজন আবেদন নিয়ে আসলো, আল্লাহ আমরা একটু সাহায্য করতে চাই, দেখো আমার দোস্ত কি বলে। ইব্রাহিমের কাছে গিয়ে আবেদন করলো, আমি সাহায্য করতে চাই, বলো আমি তোমাদের সাহায্য চাই না, আমি সাহায্য চাই কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন। এরপরে নমরুদের গোষ্ঠী যখন তাকে আগুনে নিক্ষেপ করল, আল্লাহ তারা বলে ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত অটল থাকা, তোমার ক্ষমতা এখানে শেষ হয়ে গেছে, এখন আর তোমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা দেখা শুরু হচ্ছে। কুলনায়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তারা এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ বর্তমান ফেরাউন, আমেরিকা, ব্রিটেন, ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করতে পারেন কিনা? পারেন কিনা? আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন নাকি? মুসলমান, আল্লাহ তারা বৃদ্ধ হন নাই, আল্লাহ তারা দুর্বল হন নাই, বলে তাহলে সাহায্য করছেন না কেন? আল্লাহ তারা বলছেন হা সাহায্য করবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ, যদি শর্ত একটা কি হও, মুমিন হও, সত্যিকার মুসলিম হও। ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, তারপরে তিনি আত্মসমর্পণ করেন নাই, দুনিয়ার সমস্ত কুফফারদেরকে তিনি মোকাবেলা করেছেন। আজ বিজু করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে শক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা। মুসার ইতিহাসে একই রকম দেখো, একদিকে ফেরাউনের বাহিনী মুসাকে ধাওয়া করে চলছে, সামনে নদী, এবারে আর বাঁচার কোন উপায় নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন এখন আমার উপায় কি হবে, বনী ইসরাইলের কি উপায় হবে? আল্লাহ বলছেন মূসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত ফেরাউনের মোকাবেলা করা, এবারে তোমার ক্ষমতা শেষ, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, এবারে তোমার হাতের লাঠি ছাড়ো। হাতের লাঠি ছাড়লো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনী ইসরাইলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র করে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য নদীর ভিতরে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখানে জীবিত আছে কিনা? এই মুসলিমরা যদি ইমানে সেরকম হতো, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল ক্ষমতা দিতে পারেন কিনা? ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে কি, মিসরে কালিম হো আগর মার কাজমা কুই, মিসরে কালিম হো আগর মার কাজমা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গলা তখফ, অমুসলমান জাতি সেই মুসার মতো ইমান, মুসার মতো ইসলাম আর মুসার মতো লাঠি নিয়ে যদি যুগের ফেরাউনদের মোকাবেলায় দাঁড়াতে পারো, যে আল্লাহ তাআলা মুসার জন্য রাস্তা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? কিন্তু শর্ত একটাই, ইমান হতে হবে, মুসলিম হতে হবে। এবারে আসুন আমরা কতটুকু মুসলিম, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছিলাম, কোরআন একটা আইনের কিতাব, বিধান, তাই না? এবারে আসুন দেখি আমরা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পেরেছি কিনা, আমরা পূর্ণাঙ্গ মুসলিম হলাম কিনা। আল্লাহ বলছেন পূর্ণ মুসলিম হও, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে চলবে না, কিছু মানবো কিছু মানবো না, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানবো, সমাজে চলবে না, আদালতে চলবে না, ব্যাংকে চলবে না, তাকে মুসলিম বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিসসিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার বাড়িতে যদি কোনো মেহমান যায়, অর্ধেকটা ঘরের ভিতরে অর্ধেকটা বাইরে, তুমি কি বলবা? যাই বেটা বাইর হ, নাহলে পুরো ঢুক, ঠিক কিনা? তুমি এটা যেমন পরিষ্কার বুঝো, ঠিক তেমনি ভাবে মনে করতে হবে, ইসলামেও পরিষ্কার, পুরো ঢুকতে হবে, নাহলে পুরো বের হও, অর্ধেক অর্ধেক কোনো ব্যাপার নেই। এবারে আসুন আজকের আমাদের সমাজ অন্ধকার, চুরি ডাকাতি ইফতিজিং, শহরে ইফতিজিং এর জন্য এখন আইন করা হচ্ছে। অ মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইন দিয়েছেন, সেই আইন যদি বন্ধ করে তারপর ইফতিজিং বন্ধ করতে যা বন্ধ হবে? আল্লাহ তাআলা বললেন পর্দা করার জন্য, কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহান্নাবিয়্যু, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে নেয়, হিজাব করে নেয়। এটা এজন্য, দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে ইফতিজিং করবে না, উত্তপ্ত করবে না, তাদেরকে কেউ জ্বালা করবে না, এসিড মারবে না, আঁচল ধরে টান দিবে না। ও মুসলমান জাতি, এবারে তুমি সেই পর্দার বিধানকে বাতিল করে দিয়েছো, উচ্চ আদালত থেকে রায় দিয়েছো পর্দার জন্য বাধ্য করা যাবে না। ও মুসলমান, পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহর এই হুকুমকে যদি কোনো ব্যক্তি বাতিল করে, সে মুসলিম থাকবে? মুসলিম মানে আত্মসমর্পণকারী। ক্লিয়ার করে নিয়েছি, ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র দিন, এইটা যদি পরিষ্কার বুঝে থাকে। এখন আস্তে আস্তে শুরু হচ্ছে আলোচনা, এবারে বুঝতে হবে আল্লাহ তাআলা হুকুম দিলেন পর্দার হুকুম, এবারে আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না, পর্দার জন্য বাধ্য করবা না। মেয়েরকে চুল খোলা দিল, এবারে দরজা জানলা সব খুলে দিল, এবারে থ্রি কোয়ার্টার প্যান্ট পরলো, এরপরে পুরুষেরা তো মাশাআল্লাহ প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে, এবার কোট পরে, মাথায় আবার ক্যাপ পরে, সব পর্দা করে পুরুষরা, আর মেয়েরা সব উল্টা কি করে খুলে। এখন যদি মেয়েরা এরকম রাস্তায় খুলে, পুরুষরা দেখলো, তেঁতুল দেখলে মুখে পানি আসে কিনা? পানি আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পর্দার হুকুম দিয়েছেন, যাতে করে তুমি কোনো মেয়েকে দেখতে না পারো, তোমার মধ্যে কোনো জ্বালার সৃষ্টি না হয়। ও মুসলমান, সেই পর্দার হুকুমকে বাতিল করে এবারে ছেলেদের সামনে মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হলো, জানলা খুলে দেওয়া হলো। এরপরে যদি ইফতিজিং বন্ধ করতে চায়, বন্ধ হবে? ইফতিজিং বেড়ে গেল। ও মুসলমান, এবারে নারীদেরকে শিক্ষাতে শুরু করলো, কয় যে ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়ে, নারীদেরকে পর্দার বিধান দিয়ে ইসলাম ঠকিয়েছে। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানদের দেশে কোনো শান্তি নাই, ওদের স্বামী এক ক্লাবে, স্ত্রী আর এক ক্লাবে, স্ত্রী একটা পুরুষ নিয়ে আছে, স্বামী আর একটা মেয়ে লোক নিয়ে আছে। এমন কি মহিলার যখন বয়ফ্রেন্ড ঘরে আসে, স্বামীকে বলে তুমি একটু বাইরে যাও, যদি স্বামী বাধা দেয় তাহলে পুলিশ ডাকে। ওদের দেশে এইরকম স্বামী স্ত্রী কোনো মিল মহাব্বত নাই। আমার দেশের মেয়ে লোকেরা স্বামীকে ইসলামের কারণে, আল্লাহর নবীর শিক্ষার কারণে স্বামীকে শ্রদ্ধা করে, মানে, এইটা ওদের কাছে বরদাস্ত হয় না। এই জন্য স্বামী স্ত্রী গণ্ডগোল লাগাবার জন্য এই দেশের একদল নাস্তিক মোর্তাদ মেয়েদেরকে এই স্লোগান শিখাইল, স্বামীর কথা মানবো না, পর্দা করে চলবো না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এরপরে শুধু এই পর্যন্তই নয়, বেশ্যাদেরকে নাম পরিবর্তন করে নাম দিল যৌনকর্মী। কি নাম দিয়েছে? যৌনকর্মী। এইভাবে বেপর্দা করে তারপরে যখন ছেলেদের সামনে আছে, ছেলেরা উত্তপ্ত করবে কিনা? ইফতিজিং বন্ধ হবে? ইফতিজিং বন্ধ করার জন্য কোরআন আইন দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই আইন যদি বাস্তবায়ন করো, পর্দা করো, চক্ষুকে নিচু রাখো, চক্ষু নিচু রাখার হুকুম মেয়ে লোকের টাগে নয় পুরুষের টাগে, কার টাগে? কোরআনে পরিষ্কার বলা হয়েছে কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু করে রাখে। পুরুষদেরকে আগে বললেন, এরপরে মেয়ে লোকদেরকে বলছেন ওয়া কুল্লিল মুমিনাত, আপনি মুমিনাতদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন তারাও যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে পর্দা করে। অমুসলমান পর্দার হুকুম দিল। এরপরেও যদি কোন ছেলে কোন মেয়ে লোক জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলা এরপরে বিধান দিচ্ছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী অবিবাহিত যদি হয় ওদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে জনসমক্ষে আনো, লক্ষ লক্ষ লোকের সামনে হাজির করো, আর এরপরে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইন দিয়েছেন কে? এই আইন যদি বাস্তবায়ন থাকত আর একটা আইন কার্যকর করা হতো, এই দেশে আর জেনা ব্যভিচার থাকত? আল্লাহর আইনকে বাতিল করলো, কয় যে আল্লাহর এই আইন মানা যাবে না, মেয়ে লোকদেরকে শিখাইলো পর্দার বিধান দিয়ে নারীদেরকে ঠকিয়েছে। আমি বলি বানরের আগে ছিল, এই মেয়ে লোকদের কি করবে, ইফতিজিং করবে করার, এই যে বাবার মা বাবারও দেখছি শহরে কয় কুড়িতে বুড়ি না, এখন বিয়ে দরকার নাই, একটা লোক ওই বাজারে গেছে পানির পিপাসা লাগছে তো ডাব কিনে খাইছে 25 টাকা একটা, পরে কিছুক্ষণ দূরে দিয়ে খেয়েছে মাশাআল্লাহ, এক লোক বসে ডাব ফ্রি কে খাবে আসো ফ্রি খাও, তো ফ্রি খাওয়াইতে চাই ফ্রি খাইলো, এরপরে দেখে যে আরেকজনে বলতেছে যে একটা ডাব খাইলে 2 টাকা দেওয়া হবে, ব্যাপারটা কি? আসলে ওই বেচারা অনেক দূর থেকে নিয়ে আসলো, ফেরত নিয়ে গেলে পরে এখন আরো বেশি টাকা খরচ হবে, এই জন্য ফালাইতেও মনে চায় না, কয় খাইয়ে নাও টাকাও নাও। ঠিক এরকম ভাবে যৌবনে যখন নারীদের প্রতি ছেলে দ্বারা আকর্ষণ আছে, সেই সময় ছেলেদেরকে ইফতিজিং করার সুযোগ করে দেয়, তাই এখন বিয়ে দরকার নাই, চাকরি করলে বিয়ে করবা। আল্লাহর রাসূল বলেছেন ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাজ্জাজ, হে যুবকেরা যাদের বিয়ে করার ক্ষমতা আছে সেজন্য তাড়াতাড়ি বিয়ে করে, ফাইন্নাহু আহসানুল ফরাজ ওয়া আগাদ্দুল বাসার, কারণ এই বিয়ে করার দ্বারা চক্ষু নিচু থাকে এবং লজ্জাস্থান হেফাজত থাকে। ওয়ামান লাম ইস্তাতে, আর যদি বিয়ে করার মতো সামর্থ্য না থাকে, ফা আলাইহি বিসাওম, সেজন্য রোজা রাখে। নির্দেশটা আল্লাহর রাসূলের, কার নির্দেশ? অবসলমান কা বিয়ে করো না, যৌবন গেছে শেষ হইয়া, এরপরে এখন আর মেয়ের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আকর্ষণ নাই, এখন বেয়ে বিয়ে করতে চায় না, তখন মেয়ের বাবারা কয় ঠিক আছে বিয়ে করো বিনা পয়সায় দিব, বিনা পয়সা বিয়ে করবো না, কারণ উল্টা টাকা দিতে হবে, টাকা দেওয়া লাগে কিনা? অমুসলমান মক্কা মদিনায় গিয়ে দেখো, এখন পর্যন্ত সে দেশে পর্দার হুকুমটা আছে, যেই কারণে এক একটা মেয়ে লোককে বিয়ে করতে হলে 2 লাখ 2.5 লাখ 3 লাখ 10 লাখ রিয়াল পর্যন্ত দেওয়া লাগে। এই জন্য সৌদি আরবের মতো ধনী রাষ্ট্র, এরপরেও অনেক যুবকেরা বিয়ে করতে পারে না, কারণ মেয়েকে বিয়ে করতে হলে যেই পরিমাণ টাকার দরকার সেই টাকা ওদের কাছে নাই। ইসলাম সেজন্য মোহর ধার্য করে দিয়েছে, অপরদিকে আল্লাহর বিধানকে অমান্য করার কারণে এখন মেয়েরা উল্টা স্বামীদেরকে টাকা দেয়, ঠিক কিনা? বিদেশ যাওয়া টাকা দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হুকুম দিয়েছেন, এবারে চলুন আর একটা হুকুমের দিকে চলে যাই। মানুষ চোরের জ্বালায় টিকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াজ করেছেন, মলম দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদাররা খবরদার তোমরা একে অপরের সম্পত্তি একে অপরের অর্থ সম্পদ অবৈধভাবে খাবে না, এটা খাইলে কি হবে তার হুকুম দেওয়া আছে, এতিমদার মাল খাবে না, এতিমদের মাল যারা খায় তারা যেন জাহান্নামের আগুনকে তার পেটে পূর্ণ করলো। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি একজন মানুষের জমিকে 1 বিঘাত পরিমাণ জোর করে দখল করে, কিয়ামতের মাঠে 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে মালা পরিয়ে দেওয়া হবে, এইরকম ওয়াজ করা হলো, এই ওয়াজেও তাদের কাজ হবে না। এরপরে আল্লাহর বিধান চলে আসলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এরপরে যদি চুরি করে তাহলে শুনে রেখো, চোর চাই নারী হোক চাই পুরুষ হোক, ওরা ধরা পড়লো ওদের হাত কেটে ফেলো, আল্লাহ প্রদত্ত শাস্তি। হাত কাটা বিধান কার? এই বিধান কি আছে এখানে? এখন অনেকে বুঝতে পারেন যে চোরের হাত কাটলে খাইবে কেমন, এটা কেমন অমানবিক বিচার, ভালো করে বোঝার দরকার ইসলামের আইনগুলো, কারণ এই বিষয়গুলো না জানার কারণে আপনার আমার ছেলেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তারপরে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, কোরআনের ভুল ধরছে। এই আইন কখন আসলো? আল্লাহর নবী প্রথম দিকে জানাজা আসতে জিজ্ঞেস করতেন, এই লোকটা যে মরে গেল কোন ঋণ আছে কিনা, যদি বলতো ঋণ আছে বলতেন আদায় করার মতো সম্পত্তি আছে কিনা, তাই আছে তার জানাজা পড়তেন, নাই কে জানাজা ফেরত না তোমরা পড়ো। এইরকম এক পর্যায়ে হল। এরপরে মদিনা আইজিন বাইতুল মাল উদ্বোধন করলেন, মদিনার রাষ্ট্র গঠন হল, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হল। সেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার দিন, বাইতুল মাল ঘোষণা করার দিন আল্লাহর নবী যেই ভাষণ দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন অর্থনীতিবিদ, কোন রাজনীতিবিদ, কোন লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কেয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছিলেন হাদিসের সব কিতাবগুলোতে আছে, তিনি বলেছেন আলামান তারাকা মালান ফালি আহলি, আজকের থেকে শুনে রাখো, যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় সেই সম্পদের মধ্যে আমি কোনো ভাগ বসাবো না, ওটা ফরায়েজ অনুযায়ী ওয়ারিসদের মধ্যে বণ্টন হবে। কিন্তু জেনে রাখো আমান তারাকা দাইনান আও দায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা সহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আজকের থেকে ঋণ রেখে মারা গেলে আর জানাজা ফেরত দেব না, বরং আজকের থেকে ঘোষণা করছি আমান তারাকা দাইনান আও দায়ান, যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যাবে, আজকের থেকে আমি বাইতুল মালের দায়িত্বশীল হিসাবে, মুসলিমদের দায়িত্বশীল হিসাবে, আমি বাইতুল মালের রক্ষণাবেক্ষণকারী হিসাবে ঘোষণা করছি সমস্ত ঋণ, সমস্ত অসহায় স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নাম ধরে বলুন সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ, কোন লিডার এই ঘোষণা করবে যে সব ঋণ, অসহায় সন্তান, এতিম, গরিব যত আছে সবগুলোর দায়িত্ব আমি নিলাম? এই ঘোষণা দেওয়ার পরে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পরে, যখন আর চুরি করার কোন দরকার নাই, অভাব নাই, এরপরই কোরআনের আইন চলে আসলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। এবারে যদি কোনো ব্যক্তি চুরি করে, যেহেতু চুরি করার কোন প্রয়োজন নেই, ইসলামী হুকুমতের পক্ষ থেকে তার খাদ্য, চিকিৎসা, বাসস্থান, অন্নবস্ত্র, চিকিৎসা বাসস্থান সবগুলোর ব্যবস্থা করা হবে, এরপরে চুরি করলে তার হাত কাটো, এটা কি অন্যায় হলো? এরপরেও যদি বুঝে না আসে, মনে রাখতে হবে আইনটা দিয়েছেন কে? আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় গিয়ে একটা চুরি হলো, চুরিটা করলো কে? মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক পরিবার বনু মখজুম, এই বনু মখজুম গোত্রের একটা মহিলা ইমরাত মখজুমিয়া, সে চুরি করলো, হাত কাটা গেলে পরে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, এই জন্য তারা চিন্তা করলো আল্লাহর নবীর কাছে কি করে একটু সুপারিশ করা যায়, হাতটা যাতে না কাটা যায়, এজন্য তারা তালাশ করে খুঁজে বের করল, আল্লাহর নবীর পালক একজন নাতি ছিল, আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ, জায়েদের পুত্র উসামা, উসামা বিন জায়েদকে সবাই ধরল হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর প্রিয় নাতি, নাতি কত কথা বলে একটু এইটা কানে দিলেই চলবে। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, তুমি রসুলকে গিয়ে বলবা যে একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক মহিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশ তো কুরাইশ বংশ, বদনাম খালি আমাদের না আপনারও হবে, তাছাড়া যেই মহিলাটা চুরি করেছে তার নামও ফাতেমা, তার নাম কি? আপনার মেয়ের নামে নাম একটু বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহর নবীর কানে গিয়ে যখন উসামা বিন যায়েদ এই কথা বলল, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, মুসলিম শরীফের হাদিস, রাগ করলেন, দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, বললেন শুনো ও আমার উম্মতরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে যাচ্ছ? জেনে রাখো আগের যুগের উম্মতরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে, আর জেনে রাখো আল্লাহু ইয়াহকুমুল মুআক্কিবালি হুকমিহি, আল্লাহ তারা বিধান দিচ্ছেন আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, লা মুআক্কিবালি হুকমিহি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে কেবল তার, আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? এই তার দুটো একাত্র হয়ে তারপরে বাতি জ্বলে ঠিক কিনা? কিন্তু তার দুটো জ্বলার জন্য একটা সিস্টেম আছে, তার দুটো রাবার দিয়ে পেঁচানো আছে, এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় মিল্লো হোল্ডার আছে, এরপরে বাতি দিল, তারপর বাতি জ্বলে, এখন যদি কেউ বলে এই সিস্টেম না মেনে আমি তার দুটোকে রাবার দিয়ে জড়াবো না, মাঝখানে মিলাইয়া দিব, তার জ্বলবে না আগুন জ্বলবে, বাতি জ্বলবে না আগুন জ্বলবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে মিলানোর মাধ্যমে সন্তান দিবেন ঠিক, কিন্তু রাস্তাঘাটে মিলবে না, সিস্টেমারি মিলতে হবে, আল্লাহর সিস্টেমারি মিলতে হবে। ব্যতিক্রম করলে সমস্যা, এই জন্য বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, মানুষের এখানে আল্লাহর আইন বাতিল করার কোন ক্ষমতা আছে? আল্লাহর নবী জানিয়ে দিলেন যে না, আল্লাহর আইনকে বাতিল করার ক্ষমতা নাই। আর শুনে রেখো, তোমরা বলছো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে, আমি বলবো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন? আজকে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ে কলিজার টুকরা মা ফাতেমার হাত পর্যন্ত কাটতে দ্বিধা করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বাতিল করার ক্ষমতা আছে কারো? এই আইনকে বাতিল করার কারণে আজকে জুতা চুরি হয়ে যায়। আমি সেদিন সিলেটে গেছি, মক্কা শরীফ থেকে, এইবার দুই জোড়া জুতা নিয়েছি, এক জোড়া পায়ে আছে আর এক জোড়া ওই মাহফিলে নিয়ে গেছিলাম। ওই মাহফিলে জুতা গেছেন, নেমে দেখি জুতা নাই। ও মুসলমান জাতি, মক্কা মদিনায় চলে যাও, সোনার মদিনায় চলে যাও, হাইয়ারসালা বলে আজান হয়ে গেল, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে মসজিদে চলে গেছে। স্বর্ণের দোকান, হীরকের দোকানে চুরি হওয়ার কোনো ভয় নাই, কারণ সেখানে আল্লাহর আইন আছে, চুরি ধরা পড়লে হাত কেটে যাবে। আর বাংলাদেশে সোনার বাংলায় মসজিদে গেলে পর্যন্ত জুতার খবর থাকে না, ঠিক কিনা? অ মুসলমান, এবারে আল্লাহর হুকুমকে বাতিল করলো যারা, তারা মুসলমান থাকবে? শয়তানের মধ্যে আর আদমের মধ্যে পার্থক্য একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে, আমার নাফরমান হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিষেধাজ্ঞা রক্ষা করতে পারেন নাই, ওই গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম আমি তোমাকে নিষেধ করেছিলাম, কেন ওই গাছের কাছে গেলা, কেন ফল খাইলা? আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ করেছিলেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রাব্বুল আলামিন আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, আমার কোন রক্ষায় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা? সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেল। পক্ষান্তরে ইবলিসকে আল্লাহ হুকুম করলেন, তুমি আদমকে সেজদা করো, ইবলিস আদমকে সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, এ ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করবি, কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো যে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করতেন কিনা? খুব বোঝার চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা করতেন কিনা? আদমকে যখন জিজ্ঞেস করলো কেন তুমি ওই গাছের কাছে গেলা, ফল খাইলা, আদম ভুল স্বীকার করলো, মাফ করলেন। ইবলিসকেও জিজ্ঞেস করলেন যে তোকে আমি বললাম আদমকে সেজদা করার জন্য, কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস তা করে নাই, এখানে পার্থক্য। ইবলিস কি করলো শোনো, ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, ভুল ধরা শুরু করলো, আমি তো আদমের চেয়ে ভালো, কেমনে ভালো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় তাহলে উপরে উঠে, মাটি যদি উপরে ছুঁড়ে মারে তারপরে কি আসে? সুতরাং যুক্তির কথা হল আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হবে, এটা নয়। কার ভুল ধরল? আল্লাহ। কার আইনের বিরুদ্ধে যুক্তি পেশ করলো? বোঝা গেল এখনো যারা আল্লাহর আইনের ভুল ধরে, আল্লাহর আইনকে যারা যুক্তি দিয়ে বিচার করে, তাদের প্রথম যুক্তিবাদী, তাদের প্রথম বুদ্ধিজীবীর নাম কি? এই প্রথম বুদ্ধিজীবীর নাম কি? এই প্রথম বুদ্ধিজীবী, প্রথম আইনজীবী, প্রথম যুক্তিবাদী ইবলিস আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করল। অমুসলমান জাতি, আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো যুক্তি পেশ করার অধিকার আছে? নাই। আল্লাহ আদমকে কেন, যদি একটা পিঁপড়াকেও সেজদা করতে বলতেন, তাহলে সেই পিঁপড়াকেও সেজদা করা ফরজ হয়ে যাচ্ছে কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ একটা কৃতদাস ছিল আয়াজ, বড় বড় মন্ত্রীদের সঙ্গে তাকে পরামর্শে ডাকতেন। এটা মন্ত্রীদের কাছে অপমানজনক মনে হল, কানা ঘুষাসুরি হল। এবারে সুলতান মাহমুদ গজনবী বুঝতে পারলেন বিষয়টা, একদিন সব মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন আর ওই কৃতদাসকেও দাওয়াত দিলেন, দামি পেয়ালায় খাবার দিলেন, হীরকের তৈরি পেয়ালা, আর বললেন খাওয়ার পরে সকলেই একটা আছাড় দিয়ে পেয়ালাটা ভেঙে ফেলবেন। মন্ত্রী সাহেবদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, একজনও পেয়ালাটা ভাঙে নাই, কিন্তু কৃতদাস আয়াজ নাস্তা খাওয়া শেষ আছাড় দিয়ে একেবারে পেয়ালা গুড়ি গুড়ি করে ফেললেন। এবারে বাদশাহ মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদেরকে বলা ছিল নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙে ফেলবেন, কেন ভাঙেন নাই? মন্ত্রী বলল, স্যার এত সুন্দর এত দামি এক একটা পেয়ালার মূল্য এক এক লক্ষ টাকা হবে, এটা কি ভাঙ্গা ঠিক হবে, এই জন্য ভাঙ্গি নাই। আয়াজকে জিজ্ঞেস করল, আয়াজ বেটা কৃতদাস গোলাম, তুই কি জানোই পেয়ালার দাম কত ভাঙলি কেন? স্যার আমি গোলাম হলেও তো সাধারণ গোলাম না, রাজ পরিবারের গোলাম, এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও জানা আছে, কিন্তু আমি চিন্তা করেছি আপনার হুকুম হল পেয়ালা ভাঙ্গার, আমি দেখলাম পেয়ালাটা ভাঙলে লক্ষ টাকার একটা পেয়ালা ভেঙে যাবে, আপনার হুকুম রক্ষা পাবে, আর যদি পেয়ালা না ভাঙ্গি এক লক্ষ টাকার একটা পেয়ালা বাঁচল কিন্তু আপনার হুকুমটা ভেঙে গেল। আমি আয়াজের কাছে এরকম লক্ষ লক্ষ পেয়ালা ভাঙ্গা সম্ভব, কিন্তু আপনার একটা হুকুমকে অমান্য করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল এইখানে হুকুমটা দিয়েছিলেন কে? অমুসলমান আদমকে সেজদা করার জন্য ইবলিসকে হুকুম দেওয়া হয়েছিল, হুকুম দিলেন কে? আল্লাহর হুকুমের সামনে কারো যুক্তি পেশ করার ক্ষমতা আছে? তাহলে যারা এখনো যুক্তি পেশ করে আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহ তালার কাছে তারা মুসলিম হবে এখন? আমি মুসলিম বয়ান করছি, মুসলিম মনে আছে না? মুসলিম কাকে বলে? মুসলিম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। আমরা আল্লাহর হুকুম আদালত থেকে বাদ দিলাম, ব্যাংকের থেকে বাদ দিলাম, আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে সুরায় বাকারার 279 নম্বর আয়াতে বলছেন খবরদার খবরদার, আল্লাহকে ভয় করো, এবং যখন তোমরা জানতে পারলা সুদকে আল্লাহ হারাম করেছেন, এখন থেকে যত পাওনা সুদ আছে, দারুমা বাকিয়া মিনার রিবা, যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে যে যদি সুদের মধ্যে জড়াইয়ে দেওয়া যায় তাহলে ওদের দোয়া কবুল হবে না, কারণ আল্লাহর সঙ্গে যুদ্ধ হয়ে যাওয়ার সামিল। এই জন্য এই দেশে হাজার হাজার এনজিওদেরকে লেলিয়ে দিল, বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে গোটা জাতিকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দাও। এই জন্য আমরা দেখি একদিকে সরকারি যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কুবালী ব্যাংক, বাউয়া ব্যাংক, কোন ব্যাংক, সব ব্যাংক চলে কিসে? সুদে চলে। এরপরে গ্রামে গঞ্জে পর্যন্ত হাজার হাজার এনজিও কাজ করছে, সুদে টাকা দিচ্ছে। অমুসলমান জাতি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না থাকার কারণে আজকে গরিব মুসলমানরা সুদে টাকা নিচ্ছে। সুদ মানে হল ধনীদেরকে দাও গরিবদের থেকে নাও, আর জাকাত মানে ধনীদের থেকে নাও গরিবদেরকে দাও। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে পরে এবং সুপরিকল্পিতভাবে দেওয়া হলে পরে এই দেশ আর গরিব থাকবে? কারণ মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেন। আপনি মেহমান দাওয়াত করছেন 100, খাবার কি 100 তৈরি করবেন না 50 জনের করবেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা খাবার তৈরি করেন না সবাই? খাবার গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয়, আল্লাহ ব্যবস্থা করেন নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন বিচরণশীল জীব নাই, সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করেছেন কে? তাহলে সেই রিজিক গেল কোথায়? ওই রিজিক গুলো ধনীদের মধ্যে কিছু বেশি দেওয়া হয়েছে, এটারও কারণ আছে। আল্লাহর নিজাম চলতে গেলে সবাইকে একরকম বানাইলে মেথর পাইতেন কোথায়? আপনি সুইপার কোথায় পাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করে দিয়েছি, জীবিকা বন্টন করেছি, অরাফানা বাদহুম ফাওকা বাদ, একদলকে বেশি একদলকে কম দিয়েছি, এটা আমার নিজাম চালাবার জন্য করেছি, কিন্তু আমি ধনীদের মাঝের মধ্যে গরিবদের অংশ রেখে দিয়েছি, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মাঝের মধ্যে গরিব এবং প্রার্থীদের অধিকার রয়েছে, অধিকার। যখন মক্কার লোকেরা শুনল যারা সুদে জর্জরিত ছিল অধিকার আছে ধনীদের মালের মধ্যে, তখন গরিবরা দলে দলে ইসলামে আসতে ঠিক কিনা? আজকে মুসলমানরা সেই সুদে জর্জরিত করে গরিবদেরকে আবার তোষণ করছে, শোষণ করছে। অমুসলমান আল্লাহ বলছেন হে ইমানদারগণ, যদি আল্লাহকে ভয় করো তাহলে সুদ বর্জন করো। সুদ হারাম করেছেন কে? আল্লাহ যেটা হারাম করেছেন সেটা মানলে পরে মুসলিম, না মানলে মুসলিম থাকবে? সুতরাং যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে মুসলমান থাকবে? তারা কি মুসলিম হতে পারে? আপনারাই বলছেন পারে না। এমনি করে সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, বিধান দিচ্ছেন, আইন দিচ্ছেন, একজন সন্তানের ব্যাপারে সম্পদ বণ্টন করার ক্ষেত্রে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? এগুলো আছে এখন সমাজে, এগুলো পরিবর্তন করা হলো, বোঝা গেল আল্লাহর বিধানকে পরিবর্তন করা। আল্লাহর বিধানকে দেখেন, একটা জিনিস হচ্ছে একটা লোক একটা রোজা রাখে নাই বা এক মাসে রাখে নাই, কিন্তু সে বিশ্বাস করে রোজা ফরজ, মানা দরকার, রাখা দরকার। আমি কিন্তু তাকে কাফের বলি নাই, বরং কে কাফের হবে? যে ব্যক্তি বলে যে রোজা রাখে পাইলা কি, অস্বীকার করলো, ফরজিয়াত কি করলো, অস্বীকার করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাহলে তার ইমান থাকবে? আমার দেশে তো মানুষ উজু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ কি জিজ্ঞেস করলে বলতে পারবে? কারণ ইমান মনে ভাঙ্গি না মনে হয় নাকি? আর ইমানও ভাঙ্গি, ইমান ভাঙ্গি মানে ইস্তাহজা, 10টা কারণ আছে উজু ভঙ্গের কারণ যেমন আছে, এমন ইমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টা? একটা কারণ বললাম, আল্লাহর কোন হারামকৃত জিনিসকে যে হালাল বিশ্বাস করে, অথবা হালালকৃত জিনিসকে হারাম বিশ্বাস করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, কি হয়ে যায়? তার ইমান ভেঙে যায়। অমুসলমান, আল্লাহ হারাম করেছেন মদকে, মদ হারাম করেছেন কে? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ, ও মুমিনরা তোমরা এগুলোর থেকে পরহেজ করো, বিধান দিয়েছেন কে? অমুসলমান, ও মুসলমান, মদ হারাম করেছেন কে? এবারে যদি বলে মদের লাইসেন্স থাকলে বৈধ, এয়ারপোর্টে বৈধ, পাঁচতারা হোটেলে বৈধ, এরকম মদের কারখানা বৈধ, এটা যদি করে তাহলে কি তা যে লাইসেন্স দেয় যারা মানে মুসলমান থাকবে? এরকম মূর্তি ঘরে ঘরে মূর্তি তৈরি করলো, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, বা ভাস্কর্যের মূর্তি, ওয়াল আনসাবু নসব মানে মূর্তি, নুসুব মানে মূর্তি স্থাপন করলো। ও মুসলমান, নামাজে দাঁড়িয়ে এবাদত করি কার সামনে? আর ওই লোকটা যখন মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়ায় তখন এবাদত কার হয়? মূর্তির হয়, কার হয়? মূর্তি পূজা করে। এমনি ভাবে এই জাতি আল্লাহর হুকুমকে অমান্য করে আবার দাবি করে মুসলিম, দাবি করে কি মুসলিম? আমার দেশের লোকদের একটা ধারণা যে মক্কার কুফফাররা আল্লাহকে বিশ্বাস করত না, এই জন্য কাফের, এই না ঠিক না? না, এটা মিথ্যা কথা। মক্কার কুফাররাও বিশ্বাস করতো আল্লাহ আছে, কুফাররা বিশ্বাস করতে কি আছে? তাহলে পার্থক্য কোন জায়গায় একটু আমি দেখাই দিই কেমনে, কারণ অনেকে নতুন শুনছে যে আসারা জীবন শুনলাম মক্কার কাফের মানে আল্লাহ বিশ্বাস করতো না, এখন এই মৌলবি করতে আসতো বললো মক্কা লোকের আল্লাহ বিশ্বাস করতো। হ্যাঁ আল্লাহ বিশ্বাস করেন, কোরআন থেকে দেখাবো, এবার শুনুন তার এক একটা করে। সূরা যুখরুফের 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আপনি আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি কাকে? মক্কার আবু জাহালরা বিশ্বাস করতো কাকে? আল্লাহকে। আরে আপনি তো চিন্তা করবেন না, মক্কায় হযরত আলী গেছেন দেখছেন খানা একবার একটা অংশ বাইরে আছে না, কেন বাইরে? আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, সেই সময় কাবা পুনর্নির্মাণ হয়েছিল, তখন তো আবু জাহালরাই নেতা, আবু জাহাল আবুল হাব উতবা সাহেব ভাইরাই নেতা, দারুণ দোয়ায় পরামর্শে বসল, আবু জাহাল আবুল হাবরা ভাষণ দিল, আল্লাহর ঘর নির্মাণ করব কিন্তু হারাম পয়সা লাগাবো না, সবাই হালাল পয়সা দাও। হালাল পয়সা জমা করা হলো, ইঞ্জিনিয়ারদেরকে ডাকলো, ডাকার পরে হিসাব নিকাশ করলো, বলল যে পয়সা হালাল পয়সা, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ঘর যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত নির্মাণ করা যাবে না। এবারে দুইটা লাইন, হয়তো হারাম পয়সা লাগাও নতুবা কিছু অংশ ছাড় দাও, কিছু অংশ ছেড়ে দাও, হালাল পয়সা যে পর্যন্ত হয় সে পর্যন্ত বানাও। অ মুসলমান ইতিহাস সাক্ষী, বর্তমানেও কাবা সাক্ষী হয়ে আছে, ওই অংশ এখনো বাইরে আছে। মক্কার তৎকালীন কুফফাররা বলল, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আমরা হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ বাদ দিব, সেই বাদ দিয়ে তারপরে কাবা নির্মাণ করেছে, এখন পর্যন্ত হাতিমে কাবা দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে কাবার অংশ। কেন বাদ দেওয়া হয়েছিল? মুসলমান তারা আল্লাহ বিশ্বাস করতো না, কি পাকা ইমানদার দেখেন না, কিন্তু তাই বলে তারা মুসলিম ছিল, নারাজ পাবে কেন? পাবে না, পার্থক্য আরেকটু দেখাই দিই, কারণ এটা নতুন শুনতেছে মনে হচ্ছে বলে গেছে। আরো শোনেন, কোরআন বলছে সূরায়ে আনকাবুতের 63 নম্বর আয়াত, ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার এবং কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুনাল্লাহ তারা বলবে কে করে সব? এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন, কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে? লায়াকুলুনাল্লাহ তারা বলবে সব করে কে? এমনি ভাবে ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে। দেখাই একটু, কোরআন বলছে সূরা মায়েদার 18 নম্বর আয়াত, ওয়াকালাত ইলইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। সূরা মায়েদা 18 নম্বর আয়াত বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইহুদি খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় লোক। ও মুসলমান, যদি নিজেদেরকে কেউ আল্লাহর নাতিপুতি দাবি করে, সে আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বিশ্বাস করে কিনা? এহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে। খ্রিস্টানদের বই আছে আমার কাছে, ব্যাগের ভিতরে আছে, খ্রিস্টানরা বই লিখেছে তরিকুল মুজদিবিনা লিল নাজাত, অর্থাৎ পাপীদের জন্য জান্নাতে যাওয়ার পথ। এরপরে সেখানে লিখেছে যে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ইস্তেগফার করার জন্য, সে পাপী, নাউজুবিল্লাহ, লেখছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইস্তেগফার করেন। তো নবীকে ইস্তেগফার করতে বলছেন, যেই নবীকে নিজেকে ইস্তেগফার করতে বলছেন সে তোমাদের কি সুপারিশ করবে? এই জন্য খ্রিস্টান হও, কারণ ঈসা আলাইহিস সালাম উনি শুলিবিদ্ধ হইয়া সব পাপ মোচন করে গেছেন, আল্লাহর পুত্র হয়ে আসছে নিষ্পাপ। এইভাবে দাওয়াত দিচ্ছে এখানে এই খ্রিস্টানরা পর্যন্ত, তাহলে তারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, নাজাতের জন্য বই লিখেছে। এবার ব্যাগটা একটু নিয়ে এসে ব্যাগের মধ্যে বইটা দেখাই দিই, না লিখে তো পাইবে না এরা, কারণ এ মুসলমান খবর নাই। এই খ্রিস্টান গাড়িতে ওই ব্যাগের ভিতর আছে, খ্রিস্টান কি চক্রান্ত করছে! আমি এই জন্য খ্রিস্টানদের এলাকায় বেশি বেশি যাই, দেখি তারা কি করে, ওখানে গিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। মধুপুরের ঘরে গেছিলাম, মুসলমানদের কয়েকটা বাড়ি আছে, বাকি সবগুলো খ্রিস্টান উপজাতি। গাঢ় পাহাড়ে গিয়েছি, সেখানে প্রায় উম্মতে মুহাম্মাদিয়ার মুসলমান পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে, উপজাতি গেছেই সব। চিটাগাঙের পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবন যান, সব উপজাতিগুলো খ্রিস্টান হয়ে গেছে। কোথায় আমরা আছি? কেয়ামতের দিবসে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করেন, বাংলার মুসলমান আমার উম্মত দাবি করেছ আর মুসলমানরা খ্রিস্টান হয়েছে, আল্লাহর নবীর সামনে কোন জবাব দেওয়ার সুযোগ আছে? আমি যে বিষয়ে আলোচনা করি তাহলে সামনে এই অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান পর্যন্ত তারা বিশ্বাস করে আল্লাহ আছে, দেখের ভিতরে বইগুলো বাই করে। অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতি পুতি। এই যে লাল বইটা, এটা খ্রিস্টানদের বই, খ্রিস্টানদের বই, কি সুন্দর আরবিতে নাম। ওলামা ইকরাম ভালো করে দেখলাম, তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, তরিকুল জান্নাতে লিল মুজনিবিন, বাংলায় অর্থ লাগছে গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার রাস্তা, বেহেশতে যাওয়ার পথ। তাহলে ওরা বেহেশত বিশ্বাস করে না? বেহেশত বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। এরপরে কোরআন শরীফের আয়াত নিয়ে আসছে, সব আরবি দেখেন, দেখেন আপনাদের পক্ষ থেকে হুজুরকে দেখাই খেলি, সব কোরআনের আয়াত, আয়াত দিয়ে লেখছে, শেষে গিয়ে লেখছে, যদি পরকালে নাজাত পাইতে চাও তাহলে সবাই খ্রিস্টান হও, এছাড়া উপায় নাই। এইভাবে চরম বেয়াদবি করেছে আল্লাহর নবীর সামনে। যে কথা লিখেছে এখানে লেখছে, উনি নিজে তো পাপি, নাউজুবিল্লাহ, এই কথা লিখে বাংলাদেশে প্রচার করছে আর মুসলমান নীরবে সহ্য করে যাচ্ছে। খ্রিস্টানদের বই দেখে নেবেন। এইভাবে আমি বলতেছিলাম যে বিষয়গুলো, যে বর্তমান যুগে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কুফাররা বিশ্বাস করে আল্লাহ আছে, তাহলে পার্থক্যটা কোন জায়গায় জানা দরকার আছে কিনা? ও মুসলমান, ইতিহাস পড়ো, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হবো, ফাসদা বিমা তুমার ওয়া আরদানিল মুশরিকিন, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা দৃষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি সেগুলো স্পষ্ট বয়ান করুন, প্রকাশ্যে বয়ান করুন, আর গোপনে নয়। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে, কাছের লোকদেরকে আপনি সাবধান করুন। আল্লাহর নির্দেশ, এই নির্দেশ পালন করার জন্য আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোন ব্যাপার হলে পরে সকালবেলা একজন পাহাড়ে উঠত, ডাক দিত ইয়া সাবাহ, আর সব জড়ো হয়ে যেত। কারণ আরব দেশে সকালবেলা ডাক দেওয়া মানে যুদ্ধের কারণ হতে পারে, হামলা হতে পারে। ওরা ঘুমন্ত লোকদের উপর হামলা করত না, বরং রাতের বেলায় ঘেরাও করে রাখত, সকালবেলা যখন আসে তখন হামলা করে, কারণ ঘুমন্ত লোকদেরকে মারা ওরা কাপুরুষ মনে করত। এই জন্য সকালবেলার আওয়াজটা খুব করুণা, কঠিন আওয়াজ, সব জড়ো হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়, সাফা মারোয়া পাহাড় আছে না, সাফা পাহাড়ে উঠলেন, এরপরে জোরে ডাক দেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, ইয়া বনি ফের, ইয়া বনি মুত্তালিব, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। আরবের লোকেরা, মক্কার লোকেরা সকাল বেলার আওয়াজ শুনে এমনি ভয় পেয়ে গেল। তারপরে আবার আওয়াজটা যেমন তেমন লোকের নয়, আওয়াজটা সেই যুবকের, যেই যুবক তার 43 বছর পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, প্রতারণাও করে নাই, কাউকে ধোকাও দেয় নাই। সব নেতারা হাজির হয়ে গেল, যে নেতারা অসুস্থ ছিল তারা তাদের পক্ষ থেকে লোক পাঠাইল, পয়সা দিয়ে লোক পাঠাইল, যাও দেখো মোহাম্মদ কি বলে, কেন ডাকেছে। এবারে সব নেতারা হাজির হয়ে গেল, আল্লাহর নবী মক্কার নেতাদের সামনে বললেন, শুনো আমি তোমাদেরকে সাবধান করছি, আমি যদি বলি মক্কার এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে, যেই কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ কি, মা জাররাবনা কাইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা কথা পাই নাই। এবারে আল্লাহর নবী বললেন, ও আমার কুরাইশের লোকেরা, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা শুনে রেখো, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো, কয়টা কথা? লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহা আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, কয়টা কথা মানতে হবে? আবু জাহালরা খুব খুশি, একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতা হয়ে যাব, নেতারা নেতৃত্ব পাইলে খুশি নেবে যার, খুব খুশি আবু জাহালরা খুশি মনে মনে, একটা কথা মানলে দুনিয়ার নেতা হয়ে যাওয়া যাবে, খালি মক্কার না। বলল তাড়াতাড়ি বলো মোহাম্মদ সেই কথা রাখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি কথা সেটা বলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউন মা তা'বুদুন মিন দুনিল্লাহ। এবারে আল্লাহর নবী বলে সে একটি কথা হচ্ছে এই, এটাই পার্থক্য হয়ে গেল। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একটা কথা কোনো নতুন কথা নয়, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের 360 দেবী বাদ, দেবদেবী সব বাদ, তোমাদের বনগড় আইন কানুন বাদ, সার্বভৌমত্ব তোমাদের বাদ, লা ইলাহা আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না, কোন মাবুদ নাই, আনুগত্য কারো চলবে না। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে কি করে, পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে বাতিল করে দিয়ে এরপরে শুধুমাত্র ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করা। ওরা বুঝতে পারলো এই একটা কালিমা বিশ্বাস করা মানে হচ্ছে আমার মক্কার 360 দেব দেবী বাতিল করতে হবে, আমাদের আইন কানুন চলবে না, আদালতে আমাদের আইন চলবে না, ব্যাংকে চলবে না, সমাজে চলবে না। ও মুসলমান জাতি, লা ইলাহার ব্যাখ্যা বুঝতে পারলো মক্কা কুফফাররা, বুঝতে পেরেছে আবু জাহাল আবরা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করলো। তাব্বাল্লাকা সায়ার আলিয়ম, আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো, দুই হাত উঁচু করে আল্লাহর নবীর সামনে চলে গেল আবু লাহাব, সেজন্যই লাহাব নাযিল হলো। আল্লাহর নবীর পক্ষে এখন একটা লোক নাই, সবগুলো বিরুদ্ধে চলে গেল। এতক্ষণ পর্যন্ত এক মিনিট পূর্বে সব ছিল নবীর পক্ষে, এক মিনিট পরে সব গেল বিপক্ষে, আবু লাহাবের প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিলেন, সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এ নবী আপনি শুনে রাখুন, আপনাকে আবু জাহেল বলেছে, আবু লাহাব বলেছে, নবী ধ্বংস হোক না আপনি ধ্বংস হবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ও তাব্বা সে নিজেও ধ্বংস হবে, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার জান মাল তার সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। এজন্য দেখেছেন আবু লাহাব কি কোনো যুদ্ধে মরেছে? মরার কি জানেন? আবু লাহাব কোন যুদ্ধে মরে নাই, কারণ যুদ্ধে মরলে এইটা প্রমাণ হবে কি করে যে তার মাল আর সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আবু লাহাবকে কোন যুদ্ধের মধ্যে হত্যা করার নাই। আবু লাহাবের মক্কায় থাকতে এমন একটা রোগ হল প্লেগ রোগ, যে রোগে ওরা সব আত্মীয় স্বজন সরে গেল, একা পড়ে রইল, একা একা পচলো, গোস্ত পচে গলে ক্ষয়ে গেল। এরপরে সে ধুকে ধুকে মরল একা একা, মরার পরেও তার আশপাশে কোনো লোকজন নাই, পাড়া প্রতিবেশী দূরে সরে গেল, কারণ আরবরা জানত যে প্লেগ রোগ হচ্ছে সোয়াচে রোগ, যে এলাকায় ধরে সব মরে, এই জন্য সব পালাইয়ে গেল। আবু লাহাব একা একা মরলো আর পচলো আর গন্ধ ছুটল। এবার লোকেরা ওর সন্তানদেরকে তিরস্কার করতে লাগলো, তোর বাপকে দাফন কর, নইলে রোগ ছড়াবে সারা দেশে, গালিগালাজ করতে রইল। শেষ পর্যন্ত ছেলেরা মুখের লজ্জায় করলো কি, দূরে একটা গর্ত বানাইল, এরপরে লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া টুকরা টুকরা করে দূরের থেকে গর্তে নিক্ষেপ করেছে, এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে মাটি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা? তাব্বাতিয়া দা আবি লাহাবিন ওয়া তাব্বা মাগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এ তো গেল এক প্রসঙ্গ, আমি বলতেছিলাম যে এই প্রসঙ্গ নিয়ে মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য এখানি, মক্কার কুফফাররা আল্লাহকে ও মানত, দেবদেবীকে ও মানত, মুসলিমরা আল্লাহকে ই মানে আর কিছুকে মানে না, পার্থক্য হয়ে গেল। মুসলিমরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, এখন আল্লাহর সাথে আর কোন ক্ষমতা কারো নেই কোনো খাজা বলার ক্ষমতা নাই, ক্ষমতা আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। গাজা বলার ক্ষমতা নাই, ল্যাংটা বলার ক্ষমতা নাই, কারো কোনো নিজস্ব ক্ষমতা নেই, ক্ষমতা কার থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ও মুসলমান বুঝা গেল, এইটা যদি কোনো ব্যক্তি স্বীকার করে বিশ্বাস করে তাহলে সে হয় মুসলিম, নইলে তার মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে? কয়েক মক্কার কুফফাররা মূর্তি পূজা করত, আমরা তো হুজুর মূর্তি পূজা করি, এটা তো পার্থক্য আছে এটা বললেন না? না, এটা কোনো পার্থক্য না, মূর্তি পূজা মক্কার কুফফাররাও করত, তোমরাও করো। মক্কার কুফফাররা মূর্তির গলায় মালা দিত না, তোমরা মূর্তির গলায় মালা দাও। মক্কার কুফফাররা নীরবে দাঁড়াইয়ে থাকতো না, তোমরা দাঁড়াইয়ে থাকো। ও মুসলমান শুনে রেখো, মক্কার কুফফাররা মূর্তি পূজা করত তাও আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা মূর্তিগুলোর পূজা করছি এজন্য এই মূর্তিগুলো আমাদেরকে সামান্য হলেও আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। মূর্তি পূজা করতে কিসের জন্য? আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়ার মাধ্যম হিসাবে। বোঝা গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করত, তুমিও তো মূর্তি পূজা করো, তোমার জাতিও করে। এবারে তাহলে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার আগে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, তাহলে মুসলিম হওয়া যাবে, নইলে কোনো মুসলিম হওয়া যাবে? এখন কোন মুসলমান আল্লাহর হুকুম কিছু মানে কিছু মানে না মুসলিম হতে পারবে? এই জন্য বলছি মুসলিম হতে হবে। উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ মুসলিম হও, তাহলে জেনে রাখবে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ও মুসলমান মক্কার কুফফাররা খেপে গেল। পরের দিন আবু তালেবের কাছে আসলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবীর চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাব্বা, এই চাচা আল্লাহর নবীকে লালন পালন করেছেন আট বছর বয়সের থেকে শুরু করে, এই চাচা নবীকে নিজের সন্তানের চেয়ে ভালোবেসেছেন। এবারে চাচার কাছে লোকেরা আসলো মক্কার নেতারা সব, আবু তালেব তুমি আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন নেতা, তুমি তোমার ভাতিজাকে বারণ করো, কি পাগলামি শুরু করলো, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করলো। বোঝা গেল আবু জাহাল ধর্ম মানত কিনা? ধর্ম মানত্র, খালি ধর্ম মানত না, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার আগেও আবু জাহেল কাবার গিলাপ ধরে কান্দেছে এবং বলছে হে কাবার মালিক কাব্বে রব্বে কাবা, আমরা তোমার কাবা নির্মাণ করেছি, কাবায় গিলাপ চড়াই, হাজিদের পানি খাওয়াই, এই যুদ্ধ হচ্ছে মোহাম্মদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ নাউজুবিল্লাহ ধর্ম ত্যাগ করেছে, বিধর্মী হয়ে গেছে, কাজী তার বিরুদ্ধে লড়াই। বুঝা গেল আবু জাহেল ধর্মযুদ্ধ করছে, কি যুদ্ধ করছে? এরপরে বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে দোয়া করছেন আর আবু জাহেলও তার তাবুতে দোয়া করছে। কি দোয়া করে? হে রব্বে কাবা, আমরা তোমার কাবার হেফাজতকারী, আমাদের ধর্ম থেকে একটা লোক বেদিন হয়ে গেছে, সেই লোকটা কি? বেদিন হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। হে কাবার রব, এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক মনে হয় তাকে সাহায্য করো, নিজের উপরে কত দৃঢ় সে। কারণ এইভাবে দোয়া করে নাকি? সে দোয়া করছে আমি তো হকের উপর আছি, এজন্য দোয়া করলে দুইটা দলের মধ্যে যেই দলটাকে তুমি হক মনে করো তাকে সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাই বলেছেন পরে যে আল্লাহ তাআলা আবু জাহেলের এই দোয়াটা কবুল করেছেন। আল্লাহ তাআলা দুইটা দলের মধ্যে যে দলটা হক তার নবীর দলকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং আবু জাহেলকে ধ্বংস করেছেন। বলছিলাম আবু জাহেল দোয়া করতে গে লাগলো, আবু জাহেল আল্লাহকে মানত কিনা? আবু জাহেল আল্লাহর নবীর কাছে আস্তাজার কাছে আসলো, বলো তোমার ভাতিজাকে বারণ করো, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়, আর যা করে করুক, দুনিয়ার নেতৃত্ব চায়, আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব, যদি সে সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী আমরা তাকে বিয়ে করিয়ে দিব, আর যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী করে দিব, যা চায় তা দেওয়া হবে, একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ রাখতে হবে। ও মুসলমান শুনো, আবু তালেব গিয়ে আল্লাহর নবীর কাছে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের কথা নকল করছি, এই জন্য ওরা তো সাল্লাল্লাহু বলে না, সেজন্য আমি বলতেছি না, কিন্তু আমরা সবসময় বলবো এটা, যেহেতু ওদের কথা নকল করছি, বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোমার কাছে মক্কার নেতারা এসেছে, তুমি জানো এদের ক্ষমতা সম্পর্কে, এদের পাওয়ার সম্পর্কে, এরা যদি যা আবেদন করছে রক্ষা না করতে না পারো তাহলে কিন্তু ক্ষতি করবে, আমার পক্ষে বাঁচানো সম্ভব হবে না, এদের কথাটা মেনে নাও। আল্লাহর নবী বললেন চাচা শুনো, আমি আমার জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি, জন্মের ছয় বছরের মাথায় আমার আম্মা জনকে হারিয়েছি, এরপরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে দুই বছর ছিলাম, লালিত পালিত হয়েছি, এরপরে দাদা আব্দুল মুত্তালিবের পরে চাচা আবু তালেব তুমি আমার দায়িত্ব নিয়েছ, আট বছর বয়সের থেকে এই পর্যন্ত তুমি আমাকে আদর্শ আগদি লালন পালন করেছ, এখন তুমি আবেদন করছো, শুনে রেখো চাচা তোমার এই কথা আমি রক্ষা করতে পারবো না, আমি নিজের কোন উদ্দেশ্যের জন্য দাওয়াত পেশ করছি না, আমি দুনিয়ার নেতৃত্বের জন্য নয়, সুন্দরী নারীর জন্য নয়, ধনী হওয়ার জন্য নয়, আমি দাওয়াত দিচ্ছি এক আল্লাহর কালিমা, এক আল্লাহর জমিনে এক আল্লাহর কালিমা বলন্দ করার জন্য আমি আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমার কথা শুনে রেখো, কাফেরদের যত শক্তি হোক না কেন, মক্কার নেতাদের যত শক্তি হোক না কেন, আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি আমার মাওলা আল্লাহ, তার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, ও মুসলমান কোরআনের ভিতরে আসছে, বলল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আল্লাহর জন্য আমি জীবন দেবতাদের অসুবিধা আছে কিছু? মুসলমান ভয় পাওয়ার কোন কারণ নাই। আজকে ইহুদি খ্রিস্টানদের শক্তি যত বেশি হোক না কেন, মুমিনরা যদি এখনো তৈরি হয় যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আবু তালেব বুঝতে পারলো বিষয়টা ভয়াবহ হবে, আবু তালেব গিয়ে নিজের পরিবারকে জমা করলো, বনু হাশিম বনু মুত্তালিবকে জড়ো করে বলল, শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরই একজন লোক, আমাদের বংশের লোক, তোমরা তার দিন গ্রহণ করো আর নাই করো, আমাদের বংশের মর্যাদা রক্ষা করতে হবে, মুহাম্মদকে সাহায্য করতে রাজি আছো কিনা? সব রাজি হল, একজন রাজি হয় না, আপন চাচা একজন, কে? আরে আবু জাহেল আবু চাচা না, মিথ্যা কথা, আবু জাহেলের বংশই তো আলাদা, আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাখজুম, কুরাইশ বংশ হল বড় বংশ, এই বংশে এক, কিন্তু কুরাইশ বংশের অনেক শাখা ছিল, আবু জাহেলের বংশ হল বনু মাখজুম, আর আল্লাহর নবীর বংশ হচ্ছে বনু হাশেম, কি নাম? বনু হাশেম আলাদা, বনু মাখজুম আলাদা, এটা মিথ্যা কথা বলে লোকেরা। আবু জাহেল আপন চাচা নয়, আপন চাচাদের মধ্যে একটাই ছিল দুশ্মন, সেটা কোনটা? আবু লাহাব, আবু লাহাব আপন চাচা। ও মুসলমান, আবু লাহাব, এক আবু লাহাব, হ গ্রাম্য চাচা, গ্রাম্য চাচা, বড় বংশের চাচা আর কি, হ্যাঁ ঠিক বুঝছেন, গ্রামের চাচা আর কি, গ্রামের না বংশেরই চাচা, একেবারে ফালানো চাচা না, বংশের চাচা, তার কোরাইশ বংশ তো এক, কোরাইশ বংশ এক, বড় বংশ কোরাইশ, সেই দিকে মিল আছে, কিন্তু কোরাইশ বংশের মধ্যে অনেক শাখা ছিল, আমাদের নবীজির বংশ হল কোনটা? বনু হাশেম, আর ওদের বংশ ছিল বনু মাখজুম, এটা ক্লিয়ার রাখবে। এ আবু লাহাব ছাড়া সবগুলো লোক প্রতিজ্ঞা করলো, হামজা আছে, আব্বাস আছে, আব্বাস তখন ইসলাম গ্রহণ করে, ইসলাম তো অনেক পরে, বদর যুদ্ধে বন্দী হয়ে গিয়ে তারপর ইসলাম গ্রহণ করছে, ঠিক কিনা? কিন্তু আর আগ পর্যন্ত আল্লাহর নবীর বিশ্বস্ত চাচা। ওই যখন আকাবার সন্ধি হয়, যখন মদিনার লোকদের সাথে চুক্তি হয় গোপনে হিজরতের আগে, সেই চুক্তির মধ্যে কে ছিল? আব্বাস ছিল, আব্বাস আল্লাহ নবীর চাচা, মুসলমান হয় না তখনো, কিন্তু এরা সাহায্য করত। আবু তালেব এবারে সবাই থেকে অঙ্গীকার নিয়ে আল্লাহর নবীকে কি বলে জানিয়েছিল শুনুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি জানি আসমানের নিচে এখন যত ধর্ম আছে সব ধর্মগুলো বাতিল, তোমার একমাত্র ধর্ম সহি, তুমি সত্য কথা বলছ, কিন্তু জেনে রাখো আমি আমার কওমেরকে ভয় করি, তারা আমাকে তিরস্কার করবে, ভৎসনা করবে, মালামত করবে, এই ভয় যদি না হতো লাওয়াজাত্তানি বিদাকা সামহাম মুবিনা, আমি তোমার দিন গ্রহণ করতাম, জেনে রাখো আল্লাহ লাইয়াসিদু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা, জেনে রাখো মক্কার সমস্ত কাফের একাত্র হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় ওরা তোমার কাছেও আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহুটা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব তার সারা জীবনে তার অঙ্গীকার রক্ষা করল, শেষ পর্যন্ত মৃত্যু সময় ঘনিয়ে আসলো, আবু তালেব মরে যাচ্ছে, আল্লাহর নবী তার মাথার কাছে গিয়ে বসতে নিয়া চাচা যান শুনো, সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ, কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও নাই, এইটা ছাড়া আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না, তোমাকে নাজাত দিতে পারবো না, তরাইয়া নিতে পারবো না, এইটা তোমাকে সাক্ষী দিতেই হবে। আবু তালেব তৈরি হয়েছিল, কিন্তু আবু জাহেল আবুল হাবরা তাকে খোঁচা দিল, উস্কানি দিল যে শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপ পুরুষ বলবে, ইসলাম ধর্ম গ্রহণ না করে আবু তালেব মরে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরেও দোয়া করতে রাখলেন, হাদিসে বলা হয়েছে আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব, মালাম উনহা মিনাল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। এরপরই সূরা কসাসের আয়াত নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনার চাচা, আপনার আপনজন, আপনার আত্মীয়, আপনি ইচ্ছে করলে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে আমি দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? এটাও পরিষ্কার হতে হবে। আজকের অনেকে কয় বেহেশতে তরাইয়ে নিবে, অ মুসলমান সবগুলো বরবাদ, ইসলাম গ্রহণ না করে পরে মুক্তি পাওয়া যাবে? এই বাংলাদেশে কিছু এখন নতুন কিছু ভণ্ড পীর বের হয়েছে, এরা এদের বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, যার যার ধর্মে বসে সেই ধর্ম পালন করলে নাকি আর নাজাত পেয়ে যাবে। অ মুসলমান আল্লাহকে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ এরপরে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ পালন করে, সে ব্যক্তি যত নেক আমল করুক কিছুই গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? আবু তালেবকে দেখেন নাই, আবু তালেবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সব জিরো। আমি বলি একজন লোক জিরো লেখলো, জিরো জিরো জিরো জিরো, কোন মূল্য আছে? একেবারে এখান থেকে ঢাকা পর্যন্ত জিরো লেখলেন, কোন মূল্য আছে? এবারে একটা এক লাগাও, এক এক লাগানোর পরে একটা শূন্য দাও কত হবে? আর এক শূন্য লাগাও কত হবে? আর এক শূন্য কত লাগাও? এখন এক যত শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? বোঝা গেল এক ছাড়া কোনো কিছুই কার্যকর হবে না, ইসলাম গ্রহণ করা ছাড়া পরকালে মুক্তি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে দিয়ে পরিষ্কার করে দিলেন, আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, মারা গেল, জান্নাতি না জাহান্নামি? মুসলমান না কাফের? পরিষ্কার করে এত কাজ করলো, কইবেন যে কাফের মানুষ ভালো কাজ করে, এতগুলো কাজ করলো, একটা খারাপ কাফের একটা ভালো কাফের আজাবে ব্যস্ত হতে পারে কিন্তু নাজাত পাবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, আল্লাহ বলছেন যারা ইসলাম গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ না করে যত বড় নেক আমল করুক, যত বড় ভালো কাজ করুক, আল্লাহ বলছেন কাসারাবিম বিকিআতিন, এটা হচ্ছে আপনি দেখবেন মরুভূমিতে দুপুরের রৌদ্রের সময় যখন তাকানো হয় পানি থই থই করে, আসলে কি পানি এগুলো? পিচ ঢালা রাস্তায় দুপুরের সময় দূরের থেকে দেখলে কি মনে হয়? পানি, আসলে কি পানি? এটাকে বলে মরিচিকা। কি বলে এটাকে? আরবিতে বলে সারাব, আরবিতে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, নিশ্চয় যারা কাফের তারা যত ভালো কাজ করুক, নেক আমল করুক, এগুলো কাসারাবিন বিকিআতিন, সেই মরুভূমির চাটিল ময়দানের সেই পানির মতো দূরের থেকে তৃষ্ণার্ত ব্যক্তি দেখলে মনে করে পানি, হাত্তা ইযা জাহু, যখন পানির জন্য সেখানে দৌড় দিয়ে যায়, লামিয়া জিদু শাইআ, সেখানে কিছুই সে পায় না। অমুসলমান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে উদাহরণ করে দিয়ে বললেন, এর পরেও যদি কোনো ব্যক্তি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই, সেগুলো পীরনা শয়তান ইহুদি খ্রিস্টানদের দালাল, এগুলো এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে। আমি একটু পরে দেখাচ্ছি ইংরেজরা কিভাবে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে এই মুসলমানদের ধ্বংস করার জন্য। ইংরেজরা বর্তমানে প্ল্যান নিয়েছে, আপনারা জানেন, এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল তখনও চক্রান্ত করেছিল, বলতে গেলে অনেক সময় সংক্ষিপ্ত করে বলছি, ইংরেজরা এই দেশ দখল করার পরে ডক্টর উইলিয়াম হান্টারকে দায়িত্ব দিল, কি নাম, উইলিয়াম হান্টারকে দায়িত্ব দিয়েছিল, ভারতবর্ষ আমরা দখল করেছি, এই ভারতবর্ষে কি করে আমাদের শাসন স্থায়ী হতে পারে, কি করে আমরা দীর্ঘস্থায়ী হতে পারি, সেজন্য রিপোর্ট তৈরি করে আমাদের শত্রু কারা, তাদেরকে কিভাবে দমন করা যায়। উইলিয়াম হান্টার দীর্ঘ এক বছর পর্যন্ত তার বিশাল নেটওয়ার্ক নিয়ে ভারতবর্ষ তন্ন তন্ন করে রিপোর্ট তৈরি করল। সেই রিপোর্টে বলা হয়েছিল ভারতবর্ষে ইংরেজদের শত্রু শুধুমাত্র একটা দল, তা হচ্ছে মুসলিম, হিন্দু তোমাদের শত্রু নয়, খ্রিস্টান তোমাদের বন্ধু, এভাবে শিখ তোমাদের শত্রু নয়, বৌদ্ধ তোমাদের শত্রু নয়, শুধুমাত্র শত্রু মুসলিমরা, কারণ মুসলিমদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম মানে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ওদের নাম মুসলিম, ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এছাড়া কারোর সামনে আত্মসমর্পণ করে না। এই মুসলিমদেরকে যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে ধ্বংস না করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের শাসন স্থায়ী হতে পারে না। এজন্য কি করতে হবে, তিনটা সুপারিশ নামা দিল। এক নাম্বার কাজ হল মুসলিমদের প্রাণের শক্তি যোগায় কোরআন, এই কোরআন শরীফকে পুড়ে ফেলতে হবে। দুই নাম্বার কাজ হল এই কোরআন যেখান থেকে প্রচার হয় মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করতে হবে। তিন নাম্বার কাজ হল এই কোরআন যারা প্রচার করে সেই আলেমদেরকে হত্যা করতে হবে। কয়টা প্রস্তাব দেওয়া হলো? ইতিহাস যারা জানেন, এই উইলিয়াম হান্টারের রিপোর্ট যারা পড়েছেন তারা জানেন, ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক লিখেছেন, এরপরে 1857 সাল থেকে শুরু হল, ইংরেজরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল এবং একসঙ্গে দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে এক এক দিনে 3-3 লক্ষ কোরআন শরীফকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এরপরে শুধু এ পর্যন্তই নয়, ভারতবর্ষের শুধু দিল্লি শহরে 1250 মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হল, বড় বড় মাদ্রাসা মসজিদগুলোকে ওদের ঘোড়া রাখার আস্তাবল বানানো হল এবং ভারতবর্ষের গোটা জমিনের 1/4 জমিন ছিল অক্ষ সম্পত্তি, সেইগুলো সব বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল। এরপরে আমরা এখনো দেখি জমিদার, অমুক জমিদার আছেন এরকম, এই জমিদারি দেওয়া হল। এরপরে তিন নাম্বার কাজ হচ্ছে আলেমদেরকে হত্যা করা শুরু হল। ডক্টর জামসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে ফয়েবর পর্যন্ত রাস্তার দুধারে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওলামা ইকরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দিল্লির শাহী মসজিদের পিছনে ডক্টর টমসন বলেন, আমার তাঁবুতে গেলাম, মানুষ পুরা গন্ধ পেলাম, আমি পিছনে গিয়ে দেখছি 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো 40 জনকে আনা হল, বলা হল মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুবা তোদেরকেও পোড়ানো হবে, আগুন দিয়ে পুড়িয়ে ভুনো করা হবে, যেরকম তোদের সামনে 40 জনকে করা হচ্ছে। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই সমস্ত আলেমরা আগুনে পুড়তে রাজি হল, মরতে রাজি হল, কিন্তু তারা ইংরেজদের আনুগত্য করতে রাজি হয় না। যদি বলেন সুবহানাল্লাহ, তাদের মুখে কবিতা ছিল, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা মুহাম্মাদের দিন গ্রহণ করেছি, মুহাম্মাদের কাছে বিক্রি করে দিয়েছি নিজেদেরকে, আমাদের দেহের সঙ্গে রুহ থাকা পর্যন্ত আমরা কোন বাতিলের সামনে মাথা নত করতে জানি না। মরদে মুমিন বাতিল সে হারগিজ কব কা সকতা নেহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি, আমরা মুমিন, আমরা আল্লাহর সামনে ছাড়া অন্য কোন বাতিলের সামনে মাথা ঝুকাতে জানি না, মাথা কাটাতে জানি। ও মুসলমান, তুমি শুনে রেখো, তোমার ইতিহাস তুমি জানো ভালো করে, মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলল, এভাবে হত্যা করা হল। এরপরেও দেখলো যে ইংরেজ বিরোধী আন্দোলন থামছে না, বরং আরো জোরদার হচ্ছে। তখন এই দেশের আবার দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, আলেমদের হত্যা করেছি, কোরআন পুড়িয়ে ফেলেছি, বলো এখনো কেন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছে? তখন এই দেশের দালালরা বলল তোমরা এই কোরআনকে ধ্বংস করতে পারবে না, আট বছর নয় বছরের শিশুদেরকে হাজির করলো, এই প্রত্যেকটা শিশুর বুকে ৩০ পারা কোরআন রয়েছে, তোমরা কোরআনকে ধ্বংস করবে আর এই শিশুরা পর্যন্ত পুরো কোরআনকে আবার তাজা করতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তারা বলছেন ওই কাফেররা চায় আল্লাহর নূরকে, কোরআনকে নূর বলেছিলাম, নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে চায়, আল্লাহ মুতিম্ম নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতায় পৌঁছে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফেররা এটাকে বিরোধিতা করে অপছন্দ করে, আল্লাহ তাআলা তার নূরকে পূরণ করে ছাড়বেন কিনা। কাজী আল্লাহ তাআলা ওয়াদা, দুনিয়ার সমস্ত কাফের যত বড় শক্তিশালী হোক, মুমিনরা যদি তৈরি হয় কাফেররা মুসলমানদের সাথে পারবে, কিন্তু সমস্যা কোন জায়গায়? ওই যে বললাম ইমান, তাওহীদের ইমান, কিসের ইমান? তাওহীদ কি আমানত সিনু মে হামারে আসান হি মিটানা নামো নিশা হামারা। ও মুসলমান, ইংরেজরা দেখলো এইভাবে আলেমদেরকে ধ্বংস করলে চলবে না, এবারে দালাল তৈরি করো, সেই দালাল বাছাই করে আলেমদের মধ্য থেকে গোলাম আহমদ কাদিয়ানি একটা আলেম, এই লোকটা প্রথমে নিজে দাবি করলো সুফি সাহ, পরে পীর সাহ, পরে মুজাদ্দিদ, এরপরে ইমাম মাহদি, এরপরে হল ঈসা আলাইহিসসালাম, এরপরে দাবি করলো কি জিল্লি নবী, ছায়া নবী, এরপরে ১৯০১ সালে সে নিজেকে পূর্ণাঙ্গ নবী বলে দাবি করলো। আমাদের নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়ত দাবি করে সেই ব্যক্তি মুসলমান না কাফের? আজকে সারা দুনিয়াতে এই কাদিনীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সরকার এদেরকে কাফের ঘোষণা করে নাই, ঠিক কিনা? যেই কারণে পাকিস্তান থেকে তারা মক্কা মদিনায় যেতে পারে না, এমনকি আরো কোন দেশ থেকে না, ইন্ডিয়ার থেকেও না, কিন্তু বাংলাদেশে যেহেতু এরা মুসলমান, এজন্য আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে এদের হেডকোয়ার্টার আছে কাদিয়ানিদের, আবার ঢাকাতে বক্সিবাজারে মসজিদ আছে, এরকম সারা বাংলাদেশে এরা মুসলমানদের ভিতরে ঢুকে আল্লাহর নবীর উম্মতকে ধোকা দিচ্ছে, গোমরা করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরপরে কোন নবী আসবে? না, নবী আসার সুযোগ আছে? ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর জীবদ্দশায় একজন লোক মুসাইলামাতুল কাযযাব নবুয়ত দাবি করল, সে আল্লাহর নবীকে চিঠি লিখল, চিঠি লিখল কি যে ফাইন্নি কদ সালামুন আলা, লেখছে এখানে মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, অর্থাৎ নিজেকে রসুল মানল আর আমাদের রসুলকেও স্বীকার করল, কি চালাক! এরপরে লেখল সালামুন আলাইকা, এরপরে লেখল ফাইন্নি কদ উশরিকতু ফিল আমর, আপনাকে আমার সঙ্গে, আমাকে আপনার সঙ্গে নবুয়ত এবং রেসালতের মধ্যে অংশীদার বানানো হয়েছে, আমি আপনার অংশীদার, ফাদেসফুল আরদে লি ও নেসফুল লাকা, অর্ধেকটা পৃথিবীর নবী আপনি আর অর্ধেকটা পৃথিবীর নবী আমি, কিন্তু কুরাইশ বংশের লোকেরা আপনার উপরে জুলুম করেছে, একটু খাতির লাগাই। দেখেন আল্লাহর নবীকে চিঠি দেখল, আল্লাহর নবী কি তার কাছে প্রমাণ চাইছেন? ইতিহাস পড়েন, আল্লাহর নবী এই চিঠি পাওয়ার পরে ওই চিঠির উপরে লিখে দিলেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাযযাব, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি মিথ্যাবাদী ডাইরেক্ট, বোঝা গেল কোন প্রমাণ চান নাই, কারণ আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, এই নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়ত দাবি করে সেই ব্যক্তি মুসলমান না কাফের, তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নাই। এই কাদিনী দেশ আছে কিনা? ও মুসলমান, আফ্রিকার দেশগুলোতে এই কাদিনীরা মুসলমানকে গুমরা বানাচ্ছে, আমাদের দেশে ধোকা দিচ্ছে, সরকারি বড় বড় কর্মকর্তাদেরকে দাওয়াত দিচ্ছে এই কাদিয়ানিরা। আমি বলতেছিলাম যে পর্যায় কথা, এই গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা তৈরি করলো, এরপরে শুরু হলো মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করা, দল তৈরি করো, ফেরকা তৈরি করো, একজন মালিক তিন, একজন রাখাল তিন মালিকের ছাগল বলতো, কয় মালিকের? তো ছাগল তো দেখতে একরকম, প্রতিদিন এক মালিকের টাড়া কেমে ঘুরে যায়, পেস্ট লাগে আর মালিকরা পিটায়, রাখাল চিন্তা করলো ঠিক আছে, তিন মালিকের ছাগলকে আমি আলাদা করব। সে এক মালিকের ছাগলের কান ফুটা করলো, এইগুলো তুরাবালির ছাগল, আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো, এটা গুড়াবালির ছাগল, আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগাইল, এটা অমুকের ছাগল। এখন ইংরেজরাও ঠিক সেই পলিসি নিয়ে এই দেশের মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি করেছে, অমুকে হাবি, অমুকে সুন্নি, অমুকে অমুক, এই বিভিন্ন দল তৈরি করে করে আমার নবীর উম্মতকে বিভক্ত করেছে, টুপি ভাগ করে দিয়েছে, এটা পাঁচকল্লি টুপি, এটা গোল টুপি, এটা পাগড়ি সবুজ পাগড়ি, এটা লাল পাগড়ি, এটার দামার মতো ভ্যামনে, ওটার মতো ভ্যামনে, এইভাবে দলে দলে ভাগ করে ছাগলকে আলাদা করেছে কারা? ইংরেজরা। এই দলাদলি করে ভাগ তৈরি করে আমার উম্মতকে, আমার নবীর উম্মতকে ভাগ করেছে মুসলমান জাতি। আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এই ইহুদি খ্রিস্টান দখল করে আছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। এই সময় কি এই দিনে বিভক্তি করার সুযোগ আছে না মুসলিম ঐক্য হতে হবে? মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে ধরতে হবে, কোরআনকে রাষ্ট্রে কায়েম করতে হবে, সমাজে কায়েম করতে হবে, তাহলে এই মাহফিল সার্থক হবে। নতুবা জেনে রাখবেন এই দালাল এখনো তৈরি হচ্ছে। আমার সামনে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্তের কপি আছে, তাদের একটা আমেরিকা থেকে সংস্থা আছে, দুইটা সংস্থা কাজ করে মুসলমানদের বিরুদ্ধে, ইহুদিদের গোপন সংগঠন, একটা হচ্ছে র্যান্ড, একটা কি র্যান্ড, RANDI র্যান্ড, আর একটা হচ্ছে ফ্রি মেসন, আরেকটা নাম কি ফ্রি মেসন, হচ্ছে কট্টর ইহুদি সংগঠন, যাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে কেমনে হত্যা করা যায় সেই চক্রান্ত করা, আর র্যান্ড হচ্ছে শিক্ষিত লোকেরা, এদের কাজ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কিভাবে মুসলমানদের বিভ্রান্তি ছড়ানো যায়, বিভক্ত করা যায়, দলাদলে সৃষ্টি করা যায়, সেই চক্রান্ত করছে। র্যান্ডের একটা রিপোর্ট আমার হাতে আছে, সেখানে তারা 2007 সালে এই রিপোর্টটাই আমেরিকান সরকারের হাতে তুলে দিয়েছে, তাদের গবেষণার ফল লিখেছে, অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। ওরা বুঝতে পেরেছে মুসলিম বিশ্বে যে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এটা আদর্শের যুদ্ধ, পিওর মুসলিম থাকবে না ওদের তৈরি করা আধুনিক মুসলিম, মডার্নেট মুসলিম, সেকুলার মুসলিম থাকবে, এটা আদর্শের যুদ্ধ। ওরা বলছে এই যুদ্ধে যারা বিজয় করবে আগামী দিনে তারাই ইসলামের কাজ করবে, ইসলাম এখন কোনটা থাকবে সেই বিষয়ে ওরা খেলা দেখছে। এরপরে দেখছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সঙ্গে অস্ত্রের ও আদর্শের, একই সঙ্গে অস্ত্রের এবং আদর্শের, অস্ত্র দিয়ে মারতে আমাদেরকে, আদর্শ মানে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। এরপরে লেখছে এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে, খেয়াল করেন, যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা আখ্যাত করা যাবে। মানে যারা সত্যিকার ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে মৌলবাদী, তাদেরকে অমুক তমুক, নিজের গণ্ডগোল লাগাও, অহাবি সুন্নি ভাগ করো, এইভাবে কলঙ্কিত করো, কলঙ্কিত করে নিজেদের কাছে আখ্যাত করে দাও, কালারিং করে দাও, এটা ওদের একটা চক্রান্ত। এরপরে লিখেছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেনায় যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং CIA এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যমে, রেডিওতে, টিভিতে, সংবাদপত্রে এবং বুদ্ধিজীবীদের অর্থনীতি যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলাম কেউ প্রভাবিত করা, ইসলামকেও পরিবর্তিত করা। এরপরে লিখেছে ওয়াশিংটন গোপন ভাবে কম পক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য। বোঝা গেল এরা মুসলমানকে ভাগ করে ফেলেছে, একদিকে মৌলবাদী মুসলিম আর একদিকে মডারেট মুসলিম, এইভাবে মুসলমানদেরকে ভাগ করে করে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দলাদলি সৃষ্টি করে আজকেও ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে চতুর্দিকে হত্যা করছে। অমুসলমান এই নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে হলে মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে সালাহউদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেমের মতো ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে আবার এই সমাজকে পরিবর্তন করা দরকার আছে কিনা। যদি ময়দানে নামতে পারো, আমি বলেছি যে আল্লাহ তারা মুসাকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা, যে আল্লাহ তারা আমাদের নবীকে সাহায্য করেছেন জীবিত আছেন কিনা। আমি আল্লাহ নবীর ইতিহাস বলছিলাম, আল্লাহ নবীর দাদাম চাচা আবু তালেব মারা গেল, এরপরে খাদিজাও মারা গেল, মক্কার কুফফাররা পাইল সুযোগ নবীকে হত্যা করার জন্য ঘেরাও করলো, আল্লাহ তারা নবীকে সাহায্য করেছেন কিনা। দুনিয়ার সমস্ত কাফের গুলো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাহায্য করেছেন কিনা। এরপরে নবী যখন গাড়ে সুরে গিয়ে আত্মগ্রহণ করেছেন সেই পর্যন্ত কাফের চলে গেছে, আল্লাহর নবীকে হত্যা করতে পেরেছে, হেফাজত করেছেন কে? মুমিনদের হেফাজত করেন কে? তবে শর্ত একটাই, মুমিনদের সেভাবে তৈরি হতে হবে, জেনে রাখবে আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন। কি করেছেন? আমরা মনে করি বসে বসে সব করে ফেলবো, কাজ করতে হবে। এই দেশে খ্রিস্টানরা কাজ করছে, তোমরা বসে থাকলে চলবে? তোমাদেরও কাজ করতে হবে, তুমি ওয়াজ করলে চলবে না। একটা কুয়ার পানি নষ্ট, একজন তৃষ্ণার্ত লোক এসে পানি দাও আমাকে, ভালো পানি না, এটা খাইতে পারবে না। একজন দুইজন তিনজন অনেকগুলো আসলো, তোমার ওয়াজ আর শুনবে কেউ? তোমাকে লাথি মেরে ফেলে দিয়ে ওই নষ্ট পানি পান করবে? ঠিক তেমনি ভাবে আজকে যারা গরিবেরা পাহাড়ে পর্বতে যারা মানবতার জীবন যাপন করছে, একটা কম্বল পায় না, একটা শীতের বস্ত্র পায় না, সেই রোগগুলো যখন মুসলমানদের কোনো সাহায্য পায় না, তখন খ্রিস্টানদের সাহায্য নিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে তারা খ্রিস্টান হচ্ছে। আল্লাহ নবীর কাছে জবাব দিতে হবে না আমাদেরকে? আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? এজন্য মুসলমান আল্লাহ নবীর ইতিহাস পড়ো, আল্লাহ নবী এই কাজগুলো করেছেন। বুখারী শরীফের একেবারে শুরুতে 4 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ নবী যদি খাদিজার কাছে আসলেন নবুয়ত প্রাপ্তির পরে, খাদিজা কি বলছিল? কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, বুখারীর হাদিস, যে না আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কে। হে নবী, আপনাকে আল্লাহ তাআলা, নবী তো তখন বুঝে নাই, তারা আল্লাহ নবীকে বলেন না আপনাকে কখনো আল্লাহ অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অসহায় মানুষদেরকে অন্নহীন বস্ত্র মানুষকে সাহায্য করেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাহায্য করেন, আপনি মেহমানদের মেহমানদারি করেন, আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন। এইভাবে আল্লাহ নবীকে সান্ত্বনা দিল, নবী এই কাজগুলো করেছেন কিনা, আমাদের এই কাজগুলো করতে হবে কিনা। আজকে যেই যুবকেরা যেই মুরব্বীরা এই মাহফিল দিয়েছেন, আপনাদেরকেও বলছি আল্লাহ নবীর আদর্শ ছিল একটা মাহফিল দিয়ে শেষ নয়, বরং আমি বলবো এই মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, যুবকদের রক্ত, তিনটা মিলে প্রত্যেকটা এলাকায় এলাকায় দুর্গ তৈরি করতে হবে আল্লাহর নবীর উম্মতকে বাঁচানোর জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, এবং খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত থেকে মুসলিমকে রক্ষা করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। ও মুসলমান, সেইভাবে তৈরি হতে পারলে যে আল্লাহ তারা যুগে যুগে নবীদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা। আল্লাহর নবীকেও গর্তে যেতে হয়েছে গাড়ে সুরে, আমি গেছি সেই পাহাড়ে, আল্লাহু আকবার, গাড়ে সুর, একটা পাহাড় ডিঙ্গি আর একটা পাহাড়। এইবার রমজানে পুরো রমজান মক্কায় ছিলাম, মদিনাতে ছিলাম, এরপরে প্রতি বছর হজে যাওয়ার পরে এই জায়গাগুলো আমি তো আগে তো দৌড়িয়ে উঠতাম, এখন তো একটু ভারী হয়ে গেছি, বয়স একটু বেশি হয়ে গেছে, এখন ওঠা মুশকিল হয়ে যায় এত উঁচুতে। আর সেইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, আত্মগোপন করেছেন, কেন? আল্লাহর নবী কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিলেন? কেমন বুজুর্গ ছিলেন কি বলবো, আরো কিছু সময় লাগবে, 10-15 মিনিট সময় লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতে শুরু করলো, আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন, আল্লাহ তাআলা কি বলছেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, এত কষ্ট করার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনুল করিমকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করার জন্য কি কষ্ট আর লাগে, এই কষ্টটুকু আল্লাহ তারা নবীকে দিতে চান না, নবীর সাথে মহব্বত আছে কিনা। এবারে সামনে চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পেশ করতে গিয়ে খুব কষ্ট করছেন, আল্লাহ বলছেন না ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে নবী, আপনি দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করার দরকার নাই, আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন, আপনি কি হালাক হয়ে যাবেন, এত কষ্ট করা দরকার, আফসোস করা দরকার নাই, আপনার কাজ দাওয়াত চালিয়ে যান, হেদায়েত দেওয়ার মালিক আমি, আপনি এত কষ্ট করা দরকার নাই। আল্লাহর নবী রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছেন, ইবাদত করছেন, আল্লাহ বলছে সারা রাত ইবাদত করছেন, মুসলমান নবী দাঁড়িয়ে ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। আম্মা যারা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার তো আগের পিছের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করেছেন, কেন আপনি এত কষ্ট করছেন? আল্লাহর নবী বললেন, আফালা আকুন আব্দান শাকুরা। আয়েশা, যে আল্লাহ তাআলা একজন এতিমকে সমস্ত নবীদের সর্দার করলেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? রাত জেগে জেগে ইবাদত করছেন, আর আমার দেশে কতগুলো ভণ্ড পীর আছে, কয়েদে নামাজ রোজা লাগে না, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, যেই মোকামে গেলে আল্লাহর ওলি হইলে নামাজ রোজা লাগে না, সেই মোকামে আল্লাহর নবী নিজে গেছিলেন কিনা? যদি গিয়ে থাকেন তাহলে নামাজও করলেন কি জন্য? লেখছে যে ওই মাকাম অতিক্রম করলে ইবাদত করা হারাম হয়ে যায়, কি হয়ে যায়, বরং সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। লেখছে বইয়ের নাম সিররে হক জামে নূর, কি নাম বললাম? সিররে হক জামে নূর। এই বইয়ের মধ্যে লেখছে, যদি কোনো ব্যক্তি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে চলে যায়, তারপরে ইবাদত করে সে কাফের হয়, কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সেই মাকামে যান নাই, তো কেন ইবাদত করলেন? ইতিহাস পড়ুন, বুখারী হাদিস, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই, ও মুসলমান এশার নামাজের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার অপেক্ষায় জামাত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, আবার বেহুশ হলেন, চার চারবার বেহুশ হয়ে পড়লেন। এরপরে বললেন, যাও মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। ও মুসলমান, আল্লাহর নবী যাকে, আল্লাহর নবী যাকে আল্লাহর নবী মুসল্লায় দাঁড়ালেন, ইমাম বানালেন, সেই ব্যক্তিকে সরাবার ক্ষমতা কারো আছে? আমার দেশে শিয়াও আছে, এই শিয়ারা বলে যে আল্লাহর নবীর পরে আলী ছিল খলিফা বেলা ফসল, মাঝখানে তিনজন আবু বকর ওমর ওসমান, এরা খলিফা হইয়া বরং মুরতাদ হয়ে গেছে। এবং শিয়ারা লিখেছে, আমরা যদি মক্কা মদিনা কখনো দখল করতে পারি, তাহলে প্রথম কাজ হবে আল্লাহর নবীর রওজার পাশ থেকে দুইটা মূর্তি সরানো। সেই মূর্তি বলতে কাকে বোঝা জানেন আপনারা? আবু বকর ওমরকে। আমি আপনাদেরকে সোজা দলিল দেই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছেন, কেন কেন লড়াই করেছিলেন? ইয়াজিদ হকের উপরে না, সেজন্য তো, এজন্য নিজের জীবন দিলেন, নবীর পরিবারের সদস্যদের জীবন দিলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আবু বকর ওমর ওসমান যদি খলিফা ঠিক না হইয়া থাকে, বাতিল হইত, তাহলে হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন যারা ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করলেন, তারা ওখানে লড়াই করেন কি জন্য? ব্যাপারটা বুঝে আসে নাই? এটা সোজা প্রমাণ যে আবু বকর ওমর ওসমান কি ছিলেন? সঠিক খলিফা ছিলেন। যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবী নামাজ পড়তে গেলেন, আবু বকরকে বললেন ইমামতি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেল। এরপরে শুরু হল, আল্লাহর নবী উযু করলেন, সুস্থ হলেন। এরপরে দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে হাজির হচ্ছেন। আর বুখারী হাদিস বলা হয়েছে, ওয়ারে জালাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও জামা গিয়ে নামাজ পড়ছেন। এর পরে যদি কেউ ব্যক্তি বলে যে কি অলি হয়ে গেলে পরে নামাজ রোজা লাগে না, এগুলো অলি না, শয়তান, শয়তান। অলি ঠিকই, তবে কার অলি? শয়তানের অলি। অলি কয় রকম? অলি কয় রকম? একটা হচ্ছে আউলিয়া উল্লাহ আল্লাহর অলি, আর এক প্রকার আউলিয়া উ শয়তান। কার অলি? শয়তানের অলি। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এগুলো কার অলি? শয়তানের অলি। কারে শয়তান মিকুনি নামত অলি, কারে শয়তান মিকুনি নামত অলি, বর অলি নাস্তলানত বর অলি। অমুসলমান খবরদার, নামাজ কাজা করবা না। আল্লাহর হাবিব ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লো সে একটা কুফুরি করলো। কি করলো? একক্ত নামাজ ছাড়লে সে কি হয়ে গেল? কুফুরি করলো। তো কুফুরি দিয়ে একটা দিনে জমা করে, জমা করতে পয়সা জমা করতে করতে পয়সা ওয়ালা হয়, আর কুফুরি জমা করতে করতে কি হয়? কুফুর ওয়ালা হয়। কুফুর ওয়ালাকে বলে কাফির। কি বলে? এখন যদি দৈনিক পাঁচক্ত নামাজ না পড়ে, সপ্তাহে কয়েকটো হলো, মাসে কয়েকটো হলো, বছরে কয়েকটো হলো, এরপরে যে ব্যক্তি সারা জীবন নামাজ করলো না সে মুসলমান থাকবে? এই জন্য খবরদার, নামাজ কোন অবস্থায় মাফ হয় না। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ খুঁটি। যে ব্যক্তি নামাজ ছাড়লো ইসলামের খুঁটি ভাঙলো। খুঁটি ভাঙলে আর এই প্যান্ডেল থাকবে? ইসলাম থাকবে? এই জন্য বলবেন, আকামাহা ফাকাদ আকামা দ্বীন, ওমান হাদামাহা ফাকাদ হাদামা দ্বীন। এই জন্য আল্লাহর নবীর যুগের মুনাফিকরা পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়তো, ঠিক কিনা? কারণ নামাজ না পড়লে সে মুসলমান থাকে না, ধরা পড়ে যাবে কাফের। এই জন্য মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়ত। আর আমার যুগে এখন বের হয়েছে পীর সাহেব কিছু, যারা কি করে না, নামাজ পড়ে না। আর উম্মতদেরকেও বলে নামাজ পড়া লাগে না, ওরা অলি হয়ে গেছে। এগুলো অলি না, শয়তান। আমি বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলেন। ও মুসলমান শুনে রেখো, আল্লাহর নবী রাত ভর নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল আপনি রাতের বেলা জাগরণ করুন তবে কিছুক্ষণ ঘুমান। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘুমান্ত দেখলে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি, আর দেখবা তার চেয়ে একটু কম বা বেশি আপনি ঘুমান আর ইবাদত করেন। সারা রাত্র ইবাদত করার দরকার নাই। কে বলেছেন? আল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী এবারে মসজিদে নববীতে বসে কথা বলছেন। এই সময় সাহাবীদের মধ্যে কারো আওয়াজটা একটু নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সূরা হুজুরাতের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, মনে হয় 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো, আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, তোমাদের জীবনের নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে কি হয়ে যায়? ওহী নাজিল হয়ে যায়। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সঙ্গে যে এত ভালোবাসা, এত মহব্বত, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? অহুদের ময়দানে আল্লাহর নবী দানদান শহীদ করেছিলেন, তো আপনারা জানেন কেমনে শহীদ করেছেন তা কি জানেন? কেমনে জানবেন? এই অস্ত্র আপনাকে শুনাইবে না। ও মুসলমান, আল্লাহর নবী সেদিন লোহার পোশাক পরা ছিলেন, লোহার টুপি পরা ছিল। বোঝা গেল যুব্ব পরা যেমন সুন্নাত, লোহার পোশাক পরাও কি? পাগড়ি পরা যেমন সুন্নাত, লোহার পোশাক টুপি পরাও কি? আমাদের দেশে বুজুর্গের মাপকাঠি কি? আমাকে হুজুর এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায়। আরে বেটা, আমাদের নবী 27টা যুদ্ধ অংশগ্রহণ, কয়টা যুদ্ধে? হুনাইনের যুদ্ধে যখন সব এলোমেলো হয়ে গেল, আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আনান নবীউল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। নবী একা দাঁড়িয়ে আছেন, আর সেই নবীর উম্মতরা আজকে ভয়ে। আর বুজুর্গির মাপকাঠি কি? হত্যা করে না। বুজুর্গির মাপকাঠি হচ্ছে একেবারে কাজে মুরগি জবাই করতে ভয় পায়। মুসলমান, আল্লাহর নবী ওহুদের ময়দানে মার খাচ্ছেন, তায়েফের ময়দানে মার খালেন, তায়েফের ময়দানে মার খেলেন, ওহুদের ময়দানে লোহার টুপি পরা, লোহার টুপি আছে, লোহার জাল আছে, লোহার পোশাক আছে, কাফেররা চিন্তা করলো তরবারি আঘাত দিলে কাজ হবে না, তীর মারলো কাজ হবে না, কি করতে হবে? এই জন্য কুফাররা চিন্তা করল, একটা বড় পাথর যদি মাথায় মারা যায় তাহলে সে পাথরের ওজন সহ্য করতে না পেরে বসে পড়বে, ওই লোহা দিয়েই সে মারা যাবে। এই নাপাক পরিকল্পনা করে তৎকালীন সময়ের যে কামান ছিল মেনজানিক, তার সাহায্যে নবীর মাথায় বড় একটা পাথর মারল, আল্লাহর নবী ঠিকই বসে পড়লেন। এবং লোহায় যে হেলমেট টুপি পরা ছিল, লোহার টুপি এটার আংটা গাল ভেঙ্গে দাঁতে আঘাত করল, আল্লাহর নবী দান দান পড়ে গেল এবং লোহাটা ঢুকে রইল। যুদ্ধের শেষে একজন সাহাবী এই দাঁত দিয়ে জোরে টান দিলেন, এমন জোরে টান দিতে হয়েছে ওই সাহাবীর দুইটা দাঁত পড়ে গেল। বাবা সালমান একটু দাঁতে ব্যথা হলে নাচা শুরু করে, ব্যথায় ডাক্তারের কাছে পাগল হয়ে যায়। আর আমাদের নবী সরওয়ারে কায়নাত আশরাফুল মখলুকাত, এই নবী যখন দান দান শহীদ হলো, তার রক্ত যখন মাখল, এই নবী যখন যুদ্ধের ময়দানে ছিল, পাথর ছোড়া হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহ তালা ফিরেবার ক্ষমতা ছিল কিনা, ফিরেছিলেন। এখন উনি আর আমি একসাথে যাচ্ছি, আমাকে ধরে করে মার দিল, ওনার ক্ষমতা ছিল ফিরায় নাই, ওনার সঙ্গে আমার দোস্তি থাকবে আর? যত বড় মাস্টার হবো তোমার সাথে সম্ভব নাই, কারণ তুমি আমাকে কি ফিরাও নাই। আল্লাহ তারা ফিরে আমার ক্ষমতা ছিল কিনা? এখন কইবেন আল্লাহর সাথে বোধহয় নাওয়াজ বিল্লাহ সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি? তাও হয় না। আল্লাহ তারা কোরআনে বলছেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার উপরে আপনার রব অসন্তুষ্ট হন নাই, আপনাকে ছেড়েও দেয় নাই, তাহলে প্রশ্ন কেন তুমি আমাকে ফিরাবার ক্ষমতা ছিল তুমি ফিরাও নাই কেন? আল্লাহ তারা উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা والضراو وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ومسلمان আমার নবীকে আমি মার খাওয়ালাম কি জন্য? শুনো, যাতে করে কেয়ামত পর্যন্ত কোন বুজুর্গ বলতে না পারে যে আমরা আসমানের উপরে কথা বলবো, নাহলে জমিনের নিচের কথা বলবো, নাহলে ফুদে ইসলাম কায়েম করবো। আম হাসিবতুম, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসবে না ওই সকল বিপদ আপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসসাতহুমুল বাসা তাদের কঠিন দুর্ভিক্ষ চরম দুর্ভিক্ষ এবং তাদের বসিবাদ বিপদাবাদ ক্ষুধা ইত্যাদি এসেছে, দুশ্মনরা ভূমিকম্পের মতো হামলা করেছে, এমনকি স্বয়ং রসুল এবং তার সাথীগণ বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এরপরে আল্লাহর সাহায্য এসেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও মুসলমান, তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকেও আজকে যদি বিজয় লাভ করতে হয় তাহলে তোমাদের কষ্ট করতে হবে কিনা, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কিনা? এই জন্য চতুর্দিক থেকে আহ্বান আসছে, জুলুম নির্যাতন বাড়ছে, তোমাদের আহ্বান জানাচ্ছে। কোরআন বলছে, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না ওই ফেলানিকে উদ্ধার করার জন্য, ফেলানির লাশ তোমাকে চিৎকার মেরে বলছে, কাটা তারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। অবশ্যই ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, আরাকান থেকে, কাশ্মীর থেকে, চতুর্দিক থেকে আহ্বান হচ্ছে, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই তোমাদের কি হলো, আল্লাহর রাস্তায় লড়াই করছো না, আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় অসহায় শিশু নারী বৃদ্ধ লোকেরা ফরিয়াদ করছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা, ইয়া আল্লাহ আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি দান করো, আমাদেরকে সাহায্য দানকারী দান করো, নেতা দান করো, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসিরা, আমাদের সাহায্যকারী দান করো, ফরিয়াদ করছে। এই ডাকে সাড়া দেওয়া দরকার আছে কিনা? সাড়া দিলে কি আসমান থেকে ফেরেশতা না তোমাদের দিতে হবে? তোমাদেরকে আবার তৈরি হতে হবে, ফের তু একবার করনি হায় জাহা কি রাহবরি, ফের তু একবার করনি হায় জাহা কি রাহবরি, উঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদার বান, ও যুবকের আবার তোমাদেরকে সালাহউদ্দিন আইয়ুবী মোহাম্মদ বিন কাসিমের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যে আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো যুবতে আছেন কিনা? তবে বাধা আসবে, কি আসবে? বাধা আসবে তুন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরা আয় ওকাব ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে লিয়ে অমুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব জগতের বাস পাখির মতো যে কাল বৈশাখী ঝড় দেখে ভয় পায় না বরং আরো বাতাসের তালে তালে উপরে উঠে যায় তোমাদেরকেও আমেরিকার শক্তি দেখে বিমান বহর দেখে বোমা দেখে ভারতের 15 লক্ষ সৈন্য দেখে ভয় পাওয়ার দরকার নাই কোরআন বলছে সাহাবায়ে কেরামদেরকে যখন বলা হলো ইন্নান্নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম যে তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে অনেক সৈন্য অনেক অস্ত্র তোমরা গেলে ফিসে ফেলা হবে মেরে ফেলা হবে ভয় করো ফাযাদাহুম ঈমানা সাহাবায়ে কেরামদের ঈমান আরো বৃদ্ধি পেল তারা বলল হাযা মা ওয়াদাল্লাহ আমরা এটাই চাই আমরা তো আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই আমাদের শহীদ হলে আমরা আল্লাহর কাছে চলে যাব আমরা যাব কার কাছে আমাদের জীবন মৃত্যু সব কার জন্য আমাদের জান মাল কার কাছে বিক্রয় করা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন তারা জান দিবে আর নেবে তারা কি করবে মারবে আর মরবে ও মুসলমান বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দিন আজকে লুণ্ঠিত হচ্ছে নবীর সুন্নাহ আজকে ভুলুণ্ঠিত হচ্ছে আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে ঠিক কিনা আমি মানিকগঞ্জে গত পরশুদিন বয়ান করেছি সে ওই যে মাস্টার আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করেছে ওই মাস্টারকে বলেছি যদি ওই মাস্টারকে এলাকায় দেখা যায় ও মুসলমান জাতি আল্লাহর নবীর দুশ্মনদেরকে দুনিয়ায় থাকার অধিকার দেওয়া হয় নাই সঙ্গে সঙ্গে কতল করে ফেলো যদি কেউ কতল করতে পারো আমি সাক্ষী দিতে পারি ইনশাল্লাহ কেয়ামতের মাঠে আল্লাহর রাসূলকে সাবিত করব ইনশাল্লাহ কারণ আল্লাহর নবীকে গালিগালাজ করে তার বেঁচে থাকার অধিকার নাই ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর একটা ইশারা দিলে 10,000 তরবারি উন্মুক্ত ছিল মক্কার সব ফিনিশ হয়ে যেত মক্কার কুফর অপেক্ষায় আছে দেখি কি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবো মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো লোকেরা একটু মুখে পানি আসলো যেহেতু কথা বলার সুযোগ আছে লোকেরা বলল আজকে আমরা একজন উত্তম চাচা উত্তম ভাতিজার থেকে যেটা আশা করা যায় তাই করছি আল্লাহর নবী বললেন আজকে আমি সেই কথাই বলবো যা আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে হাতের মুঠো পাওয়ার পরে বলেছিলেন ও মুসলমান দুশ্মনদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে যদি ক্ষমতা করা হয় এইটার নাম ক্ষমা এটার নাম দয়া আল্লাহর নবী সে আদর্শ স্থাপন করেছেন ইউসুফ আলাইহিসসালাম তাই করেছেন যে ভাইয়েরা তাকে নির্মম ভাবে কুয়ায় নিক্ষেপ করেছিল সেই ভাইদেরকে যখন হাতের মুঠোর মধ্যে পেলেন ক্ষমা করে দিলেন আল্লাহর নবী সে কথা স্মরণ করে বললেন মক্কা লোকদেরকে আমি সেই কথা বলছি যা আমার ভাই ইউসুফ বলেছিলেন আজকে আমি তাই বলছি আজকে তোমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই আমার কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু কয়েকটা লোককে ক্ষমা করা হয় নাই এর মধ্যে একটা লোক ছিল ইবনে খাতাল কি নাম ছিল ইবনে খাতাল আল্লাহর নবী তখনও লোহার টুপি মাথা থেকে খুলেন নাই এই সময় বলা হলো ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উক্তুলহু পরে ওখানে হত্যা করো কারণ কি সে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল পরে মোরতাদ হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে গালি দেওয়ার জন্য দুইটা গায়িকা নর্তকী কিনেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়ার জন্য এজন্য আল্লাহর নবীর বিরুদ্ধে যে ব্যক্তি বদনাম করে হেজু করে যে ব্যক্তি আল্লাহকে গালিগালাজ করে সে মুসলমান না মোরতাদ তাকে কতল করা জরুরি মান বাদ্দালা দিন হক্তুলুহু যেজন্য বলছি আজকে এই জমিনে নবীকে গালিগালাজ করা হচ্ছে মিথ্যা নবীর দাবিদার হয়ে দেশে আছে এহুদি খ্রিস্টানরা সারা দুনিয়াতে মুসলমানদের হত্যা করছে এর বিরুদ্ধে আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ আমি দুইটা বিষয় আলোচনা করছি শুধুমাত্র একটা হলো ইমানের বিষয় তাওহীদের আলোচনা যে মক্কার কুফফারদের সঙ্গে আমাদের কি পার্থক্য দুই নম্বরে কোরআনের বিধানকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা নাকি অর্ধেক মানবো আমাদের এই কোরআন আমাদের সংবিধান এই কোরআন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে বঙ্গভবনে সব জায়গায় কোরআন দিয়ে চলতে হবে ঠিক কিনা না কোরআনকে শুধু মসজিদে রেখে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।